الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة ولا تكونوا من المشركين مهن الله سمست بشمسة دي الله أكبر رب العالمين প্রত্যেক মুসলিম নরনারীর ওপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি, যিনি ইরশাদ করেছেন যে কাল কিয়ামতে প্রথম হিসাব হবে মুসলিমদের তাদের নামাজ সম্পর্কে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সালাত সম্পর্কে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিমের ওপর দিনে পাঁচবার করে ফরজ করেছেন, এর বিশেষ একটি দিক তা হচ্ছে যদি কোনো ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও নামাজ ত্যাগ করে, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে তার শরীয়তি হুকুম কি, তার বিধান শরীয়তে কি, সে মুসলিম থাকবে না থাকবে না, ইহকালের বিধান এবং পরকালের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকে কি বলেছেন এই বিষয় সম্পর্কে আলোচনার পূর্বে আরেকটি বিষয় বলবো ভূমিকা স্বরূপ। তা হচ্ছে যে ভারত উপমহাদেশে অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এসব দেশে বিশেষ করে বেনামাজির সংখ্যা এত বেশি কেন? অন্যান্য দেশেও বেনামাজি আছে, আরব দেশগুলিতেও বেনামাজি আছে, কিন্তু ভারত উপমহাদেশের মতো বেনামাজি পৃথিবীর কোনো দেশে নেই। অথচ তারা মুসলিম, নিজেকে বলে, দাবি করে যে আমরা মুসলিম থাকব, এবং কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এই বিধান যে বেনামাজি মুসলিম থাকে না, তাহলে তাদের জন্য সবচাইতে বড় কষ্টকর বিষয়। তো এই বেনামাজির সংখ্যা আমাদের দেশগুলিতে বেশি কেন, এর উত্তর বেশ কিছু রয়েছে বা এর কারণ বেশ কয়েকটি রয়েছে, কয়েকটি কারণ উল্লেখ করব। তার আগে যে আয়াতটি শুরুতে পাঠ করেছি সূরা রুমের আয়াত নম্বর 31, সে আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের ইরশাদ করেছেন, ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো এবং মুশরিকদের দলভুক্ত হয়ে যেও না। অর্থাৎ নামাজ না কায়েম করলে, সালাত প্রতিষ্ঠা না করলে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কোরআনে কারিমের স্পষ্ট। বেনামাজির সংখ্যা কত এ সম্পর্কে যদি জানতে হয় তো একটি পরিসংখ্যানের কথা উল্লেখ করা হয়েছে একটি কিতাবে। আমাদের এক ভাই উল্লেখ করেছেন যে বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে তার বিশেষ এক প্রফেসর সেই পরিসংখ্যান পেশ করেছেন সেই ইসলামিক ফাউন্ডেশনে, যে বাংলাদেশে বেনামাজির সংখ্যা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজি যারা তারাই হচ্ছে নামাজি, আর যারা পাঁচ ওয়াক্ত নামাজি নয় তারা বিভিন্ন ভাবে বিভক্ত। কেউ ঈদ পড়া মুসলমান দুই ঈদ বছরের পরে, কে জুমা পড়ে, কেউ এক অক্ত দুই অক্ত পড়ে যখন যেমন ফুরসত হয়, কোনো সপ্তাহে পড়লো ভালো করে, কোনো সপ্তাহে পড়লো না, কোনো দিন তিন অক্ত, কোনো দিন চার অক্ত, কোনো দিন এক অক্ত, এইরকম। এরা সকলেই কিন্তু বেনামাজি, এরা সকলেই বেনামাজি। এই বিষয়টি সময় থাকলে আরো ভালো করে স্পষ্ট করব কেন বেনামাজি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই ফরজ করেছেন পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন, পাঁচ যদি আদায় না করা হয়, পাঁচ অক্ত মানে পাঁচ অক্তে সতেরো রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, পাঁচে যদি চার আদায় করা হয় তাহলে ইসলামের বহু মাসলা মাসায়েল রয়েছে, যাতে পাঁচে যদি চার করেন, সাতে যদি ছয় করেন, কম করেন অথবা বেশি করেন, তাহলে আল্লাহ পাক কবুল করবেন না। যেমন আল্লাহর ঘর কাবার তওয়াফ কত চক্করে হয়? সাত চক্করে। কেউ যদি ছয় চক্কর দেয় তাহলে কি কবুল হবে? যে না ছয় চক্কর দিয়েছে তো ছয় চক্করের নেকি পাবে? পাবে? কিছুই পাবে না। সাফা মারওয়ার সাই কত চক্কর? সাতটি চক্কর রয়েছে। কেউ যদি ছয় চক্কর দেয় অথবা আট দেয় নেকি পাবে? আট দিলে বিদাত হবে, সেজন্য কবুল হবে না। আর সাত সাতের জায়গায় ছয় দিলে আল্লাহ পাক যেহেতু সাত ফরজ করেছেন সুতরাং ছয় কবুল হবে না, কিছুই নেকি পাবে না। এইরকমই মনে রাখবেন একেবারে পাঁচ অক্ত নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই কোনো ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে নামাজ সম্পর্কে আল্লাহ পাক কি ফরজ করেছেন, তখন তিনি কি বলেছেন? খামসু সলাওয়াতিন, পাঁচ অক্ত নামাজ, পাঁচ অক্ত নামাজ। এবং সাহাবাই কেরামদের জীবনে কোন একজন সাহাবি, এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কেরামের বেশি সংখ্যা তাদের, শুধু হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে ছিলেন এক লক্ষ চব্বিশ হাজারের বেশি। তাহলে অনেকে মাজুর ছিলেন যারা হজে যেতে পারেননি, নারী পুরুষ, তাদের একজন সাহাবি থেকে প্রমাণ করতে পারবে না কেউ যে তারা কেউ চারক্ত নামাজ পড়তেন কোনদিন, মাঝে মধ্যে কখনো চারক্ত পড়েনি অথচ তারা মুসলিম। সাহাবাই কেরামদের মধ্যে এরকম ছিল না, বরং তাদের ঐক্যমত ছিল যে আলোচনায় আসবে যে বেনামাজি মুসলিম নাই। সাহাবাই কেরামদের ইজমা ছিল, যে ইজমার কথা আমাদের দেশে বিদাতের ক্ষেত্রে শুনি, ভুল ব্যাখ্যার ক্ষেত্রে শুনি, কিন্তু সহি বিষয়ের ক্ষেত্রে ইজমার কথা শুনি না, যে নামাজের ক্ষেত্রে বেনামাজি মুসলিম নয়। এর উপর সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের ইজমা ছিল। তো বেনামাজির সংখ্যা সম্পর্কে আর নামাজের সংখ্যা সম্পর্কে এই পরিসংখ্যানে বলা হয়েছে যে বাংলাদেশে, আর একই অবস্থা ভারতের, একই অবস্থা পাকিস্তানের, বাংলাদেশ যেটি ভিন্ন নয়, একই রকমের মুসলিম সমাজ। বলা হয়েছে যে শতকরা দুইজন মাত্র পাঁচ অক্ত নামাজি, শতকরা মাত্র দুইজন পাঁচ অক্ত নামাজি। তার মধ্যে বিদাতি আছে, ভুল ভুল তরিকায় নামাজ পড়ে তারাও আছে, সহি তরিকায় পড়ার আছে, এমন না যে শুধু সহি শুদ্ধ, সহি শুদ্ধ যদি হিসাব নিতে যাওয়া যায় তবে তাহলে কোনো পার্সেন্টেজ হয়তো আসবে না। যারা ভুল তরিকাতে নামাজ পড়ে, দুর্বল তরিকাতে নামাজ পড়ে, সবগুলিকে মিলিয়ে পাঁচ অক্ত নামাজির সংখ্যা হচ্ছে শতকরা দুইজন, আর বাকি আটানব্বই জন, তার মধ্যে কিছু ঈদ পড়া মুসলমান, কিছু জুমা পড়া মুসলমান, আর কিছু চার অক্ত, তিন অক্ত, দু অক্ত, এক অক্ত, মাঝে মধ্যে রমজানি মুসলমান রমজানে নামাজ পড়ে, মা বাবা মরে গেলে, আপনজন ছেলে মেয়ে মরে গেলে নামাজ পড়ে, এইরকম মুসলমান। তো এই হচ্ছে নামাজ, নামাজি আর বেনামাজি সম্পর্কে পরিসংখ্যান যেটি বাংলাদেশের একজন বিশিষ্ট প্রফেসর পেশ করেছেন ইসলামিক ফাউন্ডেশন। তো এই বেনামাজির সংখ্যা এত বেশি কেন, এর বিভিন্ন কারণ রয়েছে। বেনামাজির হুকুম বলার আগে এই কারণগুলি আমি নোট করেছি যাতে করে বুঝতে আমরা চেষ্টা করি এবং এই কারণগুলি দূর করার চেষ্টা করি, কারণ এই সমাজে এই কারণগুলি মজুদ রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই কারণগুলি সরিয়ে না দেন ততক্ষণ পর্যন্ত নামাজের সংখ্যা বাড়বে না। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের দেশে যেইভাবে নামাজের গুরুত্ব কোরআনে কেরিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সেইভাবে ইসলামিক আলোচনায় ফুটিয়ে তোলা হয় না। সে ওয়াজ মাহফিল নেন, আর বিশেষ করে কোন অনুষ্ঠান নেন, ইসলামিক যে কোনো আলোচনা নেন, বড় সম্মিলন নেন আর ছোটই নেন আর ইজতেমা নেন, যাই নেন, নামাজের যেইভাবে গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলম দিয়েছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের কথা বলে সেইভাবে গুরুত্ব ফুটিয়ে তোলা হয় না। নামাজ যে এত গুরুত্বপূর্ণ বিষয়, একজন মানুষ মুসলিম হতেই পারে না নামাজ ছাড়া, এ কথা তুলে ধরা হয় না। আরেকটি বিষয় এখানে মনে রাখবেন যে এই রোগ বিশেষ একটি শ্রেণীতে নেই মুসলিম সমাজে, অর্থাৎ শুধু গরিব শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না এমন বিষয়টি নয়, মধ্যম শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না বা তারা নামাজ বেশি আর তাদের মধ্যে বে নামাজ এমন নয়, বরং গরিব থেকে শুরু করে ফকির দরিদ্র থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি পর্যন্ত সর্বস্তরে বেনামাজি আর বেনামাজি, বেনামাজি আর বেনামাজি। বরং এক শ্রেণীর লোকেরা যাদেরকে আল্লাহ পাক পার্থিব ধন সম্পদ দিয়েছেন অথবা নেতৃত্ব দিয়েছেন, এই নামাজ পড়া আর সিজদায় অবনত হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঝুঁকে যাওয়াকে নিজের জন্য মানহানি মনে করে, তুচ্ছ কাজ মনে করে, মনে করি এগুলি বিশেষ এক শ্রেণীর লোকদের কাজ, ওই মোল্লার দল মসজিদ ব্যাস, এসব কাজ তারা কেন করবে। কিন্তু তারা আল্লাহ পাকের গোলাম, অনেক পাপিষ্ঠ গোলাম, তাদের সামনে ঝুঁকে যেতে কোনো অসুবিধা নেই নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য, নিজের পেটের জন্য, পয়সার জন্য। একজন ছোট নেতা বড় নেতার সামনে ঝুঁকে যেতে, তার গোলামি করতে কোনো অসুবিধা নেই, তারা করে। কিন্তু যিনি রব্বুল আলামিন বিশ্বজাহানের রব, যার গোলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করেছেন, তার সামনে ঝুঁকতে তারা মানহানি মনে করে। এবার কি প্রয়োজন, সিজদায় কেন করতে হবে? আশ্চর্য যে জাকির নায়েক সাহেবের এক প্রোগ্রামে এক মহিলা, মুসলিম মহিলা জিজ্ঞাসা করছে যে মুসলিম সিজদা কেন করে, সে নিজে মুসলিম মহিলা, কেন সিজদা করতে হবে? সুবহানাল্লাহ, এটি এমনিতে জিজ্ঞাসা হয়নি, কারণ এই মন মেজাজ রয়েছে যাদের কাছে পয়সা রয়েছে এক সেই লোক আর বেনামাজি, এবং যাদের কাছে নেতৃত্ব রয়েছে এবং বেনামাজি, তাদের অবস্থা এরকমই, তাদের অবস্থা এরকমই। তো একটি কারণ হচ্ছে যে নামাজের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়নি, ফুটিয়ে তুলতে হবে। যে কোনো জায়গায় যেখানে আলোচনা হবে প্রথম নামাজের গুরুত্ব এবং সঠিক নামাজের গুরুত্ব তুলে ধরতে হবে। দুই নম্বর বিষয় রয়েছে যে আমাদের দেশে নামাজের ফজিলত সম্পর্কে যদিও কিছু কথাবার্তা বলা হয়, নামাজ পড়লে এই পাবেন, এই পাবেন, এই পাবেন, এই ফজিলত, এই ফজিলত কিছু তুলে ধরা হয়, কিন্তু নামাজ না পড়লে তার যে শাস্তি রয়েছে, সে যে কত বড় অপরাধ, তার শাস্তি খুন করা শাস্তির চাইতে বড়, জেনার শাস্তির চাইতে বড়, চুরি ডাকাতির শাস্তির চাইতে বড়, এসব কোনোদিন তুলে ধরা হয়নি। কোনোদিন আপনি শোনেননি যে এত বড় শাস্তি রয়েছে বেনামাজির দুনিয়া এবং আখেরাতে, শুধু আখেরাতে নয় দুনিয়া এবং আখেরাতে তুলে ধরা হয়। তাহলে একদিকে আলোচনা করে নামাজ পড়লে খুব লাভ, কিন্তু না পড়লে যে কত লস তুলে ধরা হয় না। আর মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ লাভ না করতে পারলেও লস থেকে বাঁচতে চায়, তাই না? আপনি নিজে যদিও অত স্বাস্থ্যবান না হন, কিন্তু মরে যাওয়া থেকে বেঁচে থাকতে চান। তো যদি মানুষ জানতো আমাদের দেশে যে নামাজ না পড়লে এত বড় কঠোর শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে, পৃথিবীতে মুসলিম নয়, দুনিয়াতে বেঁচে থাকাকালীন অমুসলিম, এবং মরে গেলে চিরকাল জাহান্নাম, এসব বিধান তুলে ধরা হয় না। ফজিলত নামাজ পড়লে এই পাবে, সেই পাবে, ফুল বাগান পাবে, জান্নাত পাবে, প্রয়োজন নেই, পেট গরজ, তার পয়সা গরজ, সেজন্য পয়সা যেখানে আছে সেগুলি শিখেছে, কিন্তু নামাজ শিখেনি, নামাজের আত্মহাল জানে না, সুরাও জানে না, কিন্তু সৌদি আরবে আস্তে আস্তে স্যালারিকে আরবিতে কি বলে জানে, ছুটিকে কি বলে জানে, পাসপোর্টে গামা কি বলে জানে, সব জেনে ফেলেছে, এর পেটের গরজ। তিন নম্বর কারণ আছে যে যদিও কিছু আলোচনা এরকম করা হয় আখেরাতের কিছু শাস্তির কথা, কিন্তু দুনিয়ার শাস্তির কথা তুলে ধরা হয় নাই, এটা একেবারে শোনেননি। বেনামাজির আখেরাতে হয়তো কিছু শাস্তির কথা তুলে ধরা হয়, আখেরা ধার নগদ নয়, অনেকের ওই অতদূর পর্যন্ত নজরই যায় না যে আখেরাত পরকাল মৌতের পরে কি হবে চিন্তা করে। দেখুন এমনও বহু মানুষ, বরং অধিকাংশ মানুষ মুসলিম সমাজে, যাদেরকে যদি ভালো করে জিজ্ঞাসা করেন যে বুকে হাত রেখে বলো, সত্য কথা বলো যে তোমার সারা জিন্দগিতে পরকালে কি হবে, মতের পরে কি জবাব দেব, এই চিন্তা কোনোদিন হয়েছে? যদি সত্য কথা বলে না, এইসব আমি চিন্তাই করি, আখিরাতের কিছু শাস্তির কথা তুলে ধরা হলে আখিরাতের বিশ্বাস নেই, দুনিয়ার শাস্তি। দুনিয়াতে যদি ইসলামী প্রশাসন থাকে, ইসলামিক আইনের বাস্তবায়ন হয়, তাহলে তার কত বড় শাস্তি রয়েছে। আজকে যদি একজন মানুষ জানে যে সন্ত্রাসের কি শাস্তি রয়েছে, দেশদ্রোহের কি শাস্তি রয়েছে, জানে, যদিও দেশদ্রোহিতা করতে যায় জানে যে শাস্তি রয়েছে, ভয় পায়, কিন্তু বেনামাজির শাস্তি রয়েছে ইসলামী শাসনে তা জানে না, কোনোদিন জানানো হয়নি তাদেরকে, যার ফলে বেনামাজির সংখ্যা বেশি। জানেও না বাস্তবায়ন হয়তো দূরের কথা, দুনিয়ার শাস্তির কথা জানেও না যে দুনিয়াতে কত বড় তার শাস্তি রয়েছে, তারপরে বেনামাজি হওয়ার সংখ্যায় বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে নামাজের জন্য কিছু এমন শর্ত লাগিয়ে দিয়েছে বিদাতপন্থী আলেমরা, মোল্লারা, এমন কিছু বাড়িয়ে দিয়েছে যেটা নামাজের সংখ্যা, নামাজির সংখ্যা বাড়ায় বাধা সৃষ্টি করেছে। যেমন বিদাতে নিয়ত পড়া, এটি স্পষ্ট প্রমাণ। বহু লোক রয়েছে এই জন্যই নামাজ পড়ে না যে বিদাতি এ নিয়ত, বিদাতি তো জানেন, ও জানে যে নিয়ত পড়া জরুরি, আর নিয়ত আমার মুখস্থ নেই, সুতরাং আমার নামাজ নেই। আর এত নিয়ত আমি মুখস্থও করতে পারবো না, আর নামাজ আমি পড়তেও পারবো না। জোহরের নিয়ত আলাদা, ফরজের নিয়ত আলাদা, সুন্নতের আলাদা, পেতরের আলাদা, এত নিয়তের গিয়ার চেঞ্জ করতে পারবো না মুখস্থ। আর আরবিতে আবার বাঙালি সমাজে বেনামাজি বেশি হওয়ার আরো একটি কারণ যে বাঙালি সমাজের বিদাতিরা শিখেছে যে আরবি তোমাকে নয়তো নয়তো পড়তে হবে, যার ফলে এসব বিদাতি নিয়তের শর্ত যখন দেখেছে নিজের অতিরিক্ত, এইসব পারা যাবে না, সুতরাং আমি নামাজ পড়তে পারবো না, বেনামাজি হওয়ার। এটি হচ্ছে চার নম্বর কারণ মুসলিম সমাজে বেনামাজি হওয়ার। আরেকটি কারণ হচ্ছে যে নামাজের মধ্যে যেসব নামাজের বিধিবিধান রয়েছে, নামাজের দোয়া রয়েছে, সুরা রয়েছে, সেগুলি মুসলিম সমাজে যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামিয়াত বা ইসলামিক স্টাডি, ইসলামিক পড়াশোনা বাধ্যতামূলক নয়, এমন কিছু নাই। যদি নাও পড়ে, ইসলামিক সাবজেক্ট কোনো জায়গায় আছে কোনো জায়গায় নেই, আর যদি নাও পড়ে এমন কিছু নেই, বিএমএ পাশ করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ওই আত্মহাত মুখস্থ নেই, কোনো ব্যাপার নাই, সে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, প্রফেসর হয়ে গেছে ইউনিভার্সিটি, লেকচারার হয়ে গেছে, কিন্তু এসব জরুরি নাই তার জন্য। সুতরাং এগুলো শিখে নিছে, জানে না এসব মুখস্থ নেই, নামাজের কথা মাঝে মধ্যে খেয়াল আসলো, বাবা মা পড়ে, কেউ বলে, বড়রা বলে, কখনো খেয়াল আসলে দেখে যে আমার তো সুরা মুখস্থ নেই, আমার তো আত্মীয় মুখস্থ নেই, আমার তো দুরুদ ইব্রাহিম মুখস্থ নেই, নামাজ পড়বো কি, নামাজ পড়েন না। তো বেনামাজি বেশি হওয়ার একটি কারণ এটিও। বেনামাজি বেশি হওয়ার ছয় নম্বর কারণ হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সমাজে ফরজ সুন্নত নফলে কোনো পার্থক্য নেই, এতে ত্রুটি হচ্ছে বিদাতি আলেম সমাজের, যে তারা স্পষ্টভাবে বুঝিয়ে দেয়নি যে নামাজ, যে নামাজ না পড়লে মুসলিম থাকবে না, সেই নামাজ কোন নামাজ, সেটি হচ্ছে সতেরো রাকাত ফরজ নামাজ। দিনে রাতে সতেরো রাকাত নামাজ না পড়লে মুসলিম থাকবে না, এই কথা শেখানো হয়নি। সুন্নতের রাতে বা তার মর্যাদা কেমন সেটা স্পষ্টভাবে বোঝানো হয়নি, বেতর কেমন আর বাকি নফলগুলি কেমন বোঝানো হয়নি, যার ফলে যারা নামাজি তারা সতেরো রাকাত সারাদিনে নয়, শুধু এশার নামাজেই সতেরো রাকাত প্রচলিত হানাফি মাজহাবে আছেন। এখানে আমাদের একজন আলেম ভাই আছেন, দেওবন্দ ফারিক, ঠিক না, হানাফি মজহাবের প্রচলিত হানাফি মজহাব, আমি বলছি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মজহাব, কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মজহাব নেই বাস্তবে আজকের হানাফি সমাজে, বিকৃত হানাফি মজহাব। এই বিকৃত হানাফি মজহাবে সতেরো রাকাত নামাজ কিসের, শুধু এশার নামাজ, অথচ আল্লাহ পাক কতটা ফরজ করেছেন, চার রাকাত ফরজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে রাতেবা দুই রাকাত, কত হলো ছয় রাকাত, বেতর যা পড়লে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে মাত্র এক রাকাত, তাহলে কত রাকাত হলো, সাত রাকাত নামাজ আপনার কাছ থেকে দাবি, তাতেও যদি চার পড়ে নেয় তাহলে মুসলিম থেকে যাবে, তার ইসলামকে টিকিয়ে রেখে দেবে, সে আমি মুসলিম আছি, কিছু গুনাহ হবে ভেতরে, সুন্নতে রাতেবা ছাড়বে, বহু নেকি থেকে মহরম বঞ্চিত থাকবে, কিন্তু সে তার ইসলামকে টিকিয়ে নিল চার রাকাত নামাজের মাধ্যমে। এইভাবে শেখানো হয়নি, এইভাবে যদি শেখানো হইতো যে বাবা তোমরা শোনা হে মুসলিম সমাজ, তোমাদের যদি এশার নামাজে চার রাকাত ফরজ পড়ো তাহলে মুসলিম হয়ে গেলে, তুমি এক রাকাত বিতর পড়ো গুনাহ থেকে মুক্ত হয়ে গেলে, দুই রাকাত সুন্নাত পড়ো একটা বড় ফজিলত পেয়ে গেলে, নফল নফলের কোনো টাইম টেবিল নেই, নফল মানে অতিরিক্ত, অতিরিক্ত আল্লাহ পাক আপনার কাছ থেকে তলব করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলব করেননি। এখানে আরেকটি কথা বলে দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সারা দিন রাতে চব্বিশ ঘন্টায় চল্লিশ রাকাত নামাজের বেশি কেউ প্রমাণ করতে পারবে না। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ, তার সাথে অতিরিক্ত তাহাজ্জুদ, তাহাজ্জুদ সহ চল্লিশ রাকাতের বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জিন্দেগীতে কখনো নামাজ পড়েন। আর শুধু এশার নামাজে কত রাকাত চাপিয়ে দিলেন? সতেরো রাকাত চাপিয়ে দিলেন। যার ফলে, এবং এটি আমি শুধু কল্পনা করে বলছি না বা অনুমান ভিত্তিক বলছি না, এ তো লেখকেরা লিখেছে তাদের কথা মোতাবেক বলছি, এবং তার সাথে আমার কয়েকজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার শিক্ষিত লোকদের সাথে কথা হয়েছে যে সৌদি আরব আসার আগে আমরা নামাজ পড়তাম না। কি জন্য নামাজ পড়তাম না? যে আমাদের মোল্লারা শিখিয়েছে এশার নামাজ কয় রাকাত, সোজা সতেরো রাকাত। আমার সাথে সরাসরি কথা হয়েছে কয়েকজন লোকের, এরকম শিক্ষিত লোকেরা, সারা দিন ক্লান্ত হয়ে আসি ভাই, আসার পরে শুনি যে সতেরো রাকাত নামাজ পড়তে হবে, আর এনার্জি নেই, এনার্জি লেস হয়ে গেছে, সতেরো রাকাত নামাজ পড়ার মতো মন মানসিকতা নেই, ক্লান্ত হয়ে পড়েছে, ভেঙে পড়েছে। যার ফলে সন্নত নফল ছাড়া নাই, ফরজ ছেড়ে কত কত বছর চলে গেছে আমাদের, বেনামাজি হয়ে আমরা জীবনযাপন করেছি। এর জন্য জবাব দেবে কি? ওই ডাক্তার ইঞ্জিনিয়ার জবাব দেবে না? ওই মোল্লারা জবাব দেবে? ওই বিদাতি মোল্লা মৌলভী সাহেবরা জবাব দেবে যারা তাদের কিতাবে লিখেছে, তাদের বক্তব্য বলেছে, তাদের আলোচনা শিখিয়ে থাকে যে এশার নামাজ সতেরো রাকাত? তো আমাদের সমাজে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার একটি কারণ হচ্ছে যে ফরজ নাম আর নফল সন্নতে কোনো পার্থক্য নেই, পার্থক্য শেখানো হয়নি, এর জ্ঞান দেওয়া হয়নি। বেনামাজি হওয়ার আরেকটি কারণ হচ্ছে সাত নম্বর কারণ, কারণ এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে বেনামাজি কেন? তাহলে আপনার বাড়িতে, হ্যাঁ আপনার শ্বশুর বাড়িতে, আপনার মামাদের বাড়িতে, আপনার চাচা খালা ফুফু এদের বাড়িতে বেনামাজি কেন? তো বেনামাজি হওয়ার রোগগুলি দূর করেন, এই রোগগুলি বোঝান তাদেরকে, এই বিষয়গুলি তুলে ধরেন যে কমপক্ষে মুসলিম ফের বাঁচতে চাও না? হ্যাঁ মুসলিম তো আমি আছি, কোথায় আছে মুসলিম? এশা নামাজ পড়লো না মুসলিম নাই, ফজর পড়লো না মুসলিম নাই। কেউ বলেন যে দুই রাকাত ফজর কমের পক্ষে ওয়াক্ত মোতাবেক সূর্য ওঠার আগে পড়তে হবে তাহলে মুসলিম চলে, নাহলে মুসলিম নও। বেনামাজির সংখ্যা বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে কাজায়ে ওমরির ফতোয়া, বিদাতে মোল্লাদের কাজায়ে ওমরির ফতোয়া। কাজায়ে ওমরি কাকে বলে? ওমর মানে সারা জীবন। আর বিদাতিদের ফতোয়া হচ্ছে যে যার অতীতে নামাজ ছুটেছে দুই বছর, চার বছর, দশ বছর, বিশ বছর, ত্রিশ বছর, যা ছুটেছে কি করতে হবে? সারা জীবনের কাজা টানতে হবে, কাজা টানতে হবে। এই কাজা টানার ফতোয়া যদি দেন তাহলে বোঝা কত বেড়ে গেল তার? বোঝা যখন এত বেশি বেড়ে গেল, আর যদি বোঝা না টানতে পারে তাহলে কি করবে? হাত পা ছেড়ে দেবে, পারবো না, তওবাতে বাধা। প্রত্যেক অক্তে আমাকে ডবল ডবল পড়তে হবে, জোহরে তাদের নামাজ কত রাকাত? বারো রাকাত, তাহলে বারো দুগুণে চব্বিশ পড়তে হবে। আর যদি দেখে যে আমি চল্লিশ পঞ্চাশ বছর বয়সে তো নামাজ শুরু করলাম, আর এদিকে চল্লিশ বছর ছুটে আছে, আর চল্লিশ তো বাঁচবো না, হয়তো দশ বছর বাঁচবো, তাহলে হ্যাঁ তিন বারো ছত্রিশ বা চার বারো আটচল্লিশ রাকাত তাকে পড়তে হবে, কাজায় ওমরি করতে হইলে, ঠিক না? তিন বারং ছত্রিশ রাকাত যদি নামাজ এই বিদাতি ফতোয়ার ভিত্তিতে পড়তে হয় তাহলে পড়বে? হাত পা ছেড়ে দেবো, না আমার দ্বারা হবে না, যা হওয়ার হয়ে গেছে, যা হবে হবে, যা হবে হবে, উপায় নেই। তাহলে তওবায় বাধা হচ্ছে কাজায় ওমরির ফতোয়া। পক্ষান্তরে যদি কোরআন এবং হাদিসের সহি ফতোয়া হইতো যে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন হে নবী জানিয়ে দাও আমার বান্দাদেরকে, আমি আল্লাহ বলছি আমার বান্দারা যারা নিজের উপর জুলম অত্যাচার করেছে নামাজ ছেড়ে বিভিন্ন পাপ করে অন্যায় করে, লা তাকনা তুমি রহমতুল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত এখনো আছে, যতই পাপ করো না কেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। সুতরাং তওবার দরজা খোলা আছে, কেমন করে তওবা দরজা খোলা আছে নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ সম্পর্কে প্রথম হিসাব হবে কাল কিয়ামতে, তারপরে ফরজে যখন ঘাটতি হয়ে যাবে তখন সুন্নত খোঁজ করা হবে, তাহাজ্জুদ খোঁজ করা হবে, হ্যাঁ ইশরাক দোহাইগুলি খোঁজ করা হবে, অতিরিক্ত যেসব নামাজ দিয়ে ঘাটতি পূরণ করা হবে, এই এক। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যদি অন্তর খালেস অন্তর তওবা করে আর সময় না পায়, ঘাটতি পূরণ না ফুল সুন্নত দিয়ে পুরো করতে পারলো না, অত সময় পেল না, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার ঘোষণা করেছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারে। বেনামাজের সামনে সুসংবাদ এখনো রয়েছে যদি তওবা করে, কিন্তু কাজায় আমরের ফতোয়া বাধা সৃষ্টি করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আত্তায়েবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোনা থেকে তওবাকারী ওই লোকের মতো যেই লোক গোনা করেনি তার মতো, যেন সে গোনা করেনি, যেন তার দ্বারা গোনা হয়নি, কামাল্লা যামবা লাহু, খালেস অন্তর থেকে তওবা যদি করে যে আল্লাহ আমার 30 বছর নামাজ ছুটেছে ছুটেছে, 20 বছর নামাজ ছুটেছে ছুটেছে, আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ এই শর্ত লাগাননি যে তওবা করেছো তোমার 30 বছরের নামাজ যে অঙ্ক কষে নিয়ে আসো না। কাজা তাহলে কিসের? এইরকম কাজা ইসলামে নেই, কারণ এইরকম কাজা যদি কারো উপর চাপাতে হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দলিল পেশ করতে হবে, কোথায় দলিল? কাজা হচ্ছে যে 2 অক্ত 3 অক্ত ছুটে গেছে আর সেটাও শরীয়তি ওজরে, কোন ওজরে ছুটে গেছে আর মনে আছে 2-4 অক্ত, তাহলে সেই অক্তগুলি পুরা করবে, আর বছরকে বছর কতদিন নামাজ ছুটি আছে বিনা হিসাবে সে কাজা করতেই থাকবে, কাজা করতেই থাকবে, কাজা করতেই থাকবে, এটি ইসলাম নয়। যেমন নামাজ আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে সেই জন্য আমরা নামাজ আদায় করছি, না হলে করতাম না, তেমনি কাজা করার জন্য আল্লাহর আদেশ লাগবে তাহলে আমরা কাজা করবো, না হলে করবো না। আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে যে তুমি তওবা করো খালেস অন্তর থেকে, আর তওবার যেসব শর্ত রয়েছে গুনাহ বন্ধ করে দেওয়া অর্থাৎ নামাজ 5 অক্ত শুরু করে দেওয়া, আগামীর জন্য প্রতিজ্ঞা করা আর কখনো নামাজ ছাড়বে না, অনতর্ত লজ্জিত হওয়া, এ হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে 3টি শর্ত, আর ভালো আমলে লেগে যাওয়া, এ হচ্ছে তওবার শর্ত। আর বেশি বেশি নফল নামাজ যদি পড়তে পারেন তো ইনশাআল্লাহ তাআলা ঘাটতি পূরণ হয়ে যাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা উঁচু করবেন। আরেকটি কারণ, 8 নম্বর কারণে, 8টি কারণে আজকে হয়তো সময় যথেষ্ট নিয়ে নিল আর আসল বিষয়ে হয়তো আলোচনা আজকে শেষ করা যাবে না, সেটি হচ্ছে বেনামাজির হুকুম। বেনামাজি কি? আল্লাহ পাকের হুকুমে, কোরআনে করিমের হুকুমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালায় বেনামাজি কি, মুসলিম না কাফের, এ হচ্ছে আসল বিষয়। বেনামাজির সংখ্যা বেশি হওয়ার উপমহাদেশে, বেনামাজির সংখ্যা বেশি হওয়ার কারণ আরেকটি হচ্ছে 8 নম্বরে, যে বেনামাজি আর নামাজির সংজ্ঞা অস্পষ্ট আমাদের সমাজে। নামাজি কাকে বলে আর বেনামাজি কাকে বলে এর সংজ্ঞা অস্পষ্ট স্পষ্ট নয়, এবং এর সংজ্ঞা সম্পর্কে ভুল ধারণা, সঠিক ধারণা নেই। এদিকে শুরুতে একটু ইঙ্গিত করেছি, আমাদের সমাজে তাহলে নামাজি কাকে বলে? জুমা পড়া মুসলমানকে নামাজি বলে অনেকে, আর যদি দিনে 2 অক্ত পড়ে মাঝে মধ্যে মসজিদে দেখা যায় তাহলে তাকে কেউ বেনামাজি বলে না। মাঝে মধ্যে যদি মসজিদে যায়, 1-2 অক্ত যায় নামাজ পড়ে, তাহলে সে নামাজি আমাদের সমাজে। অথচ আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালায় সবাই বেনামাজি। যারা ঈদ পড়া মুসলিম তারাও বেনামাজি, জুমা পড়া মুসলিম তারাও বেনামাজি, যারা 3 অক্ত 4 অক্ত এমনকি 4 অক্ত পড়ে, শুধু ফজর পড়ে না, সূর্য উঠিয়ে দেয় ফজর পড়ে না, তারাও বেনামাজি। যেমন উদাহরণ দিলাম, এরকম বহু মাসলা মাসাইল রয়েছে। আমি দুটি উদাহরণ দিলাম, এ তাওয়াফ আর সাফা মারার সাইর উদাহরণ দিলাম, কিন্তু এরকম বহু মাসলা মাসাইল রয়েছে যেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা শর্ত লাগিয়ে দিয়েছেন তার সামান্য একটু কম করলে সেটা কবুল হবে না, সেটা কবুল হবে না। এইরকমই পাঁচ অক্ত নামাজের জায়গায় কেউ যদি চার অক্ত পড়ে, সতেরো রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে, সাত চক্কর আল্লাহ ফরজ করেছেন তাওয়াফে, ছয় কবুল হইল না। সতেরো রাকাত নামাজ আল্লাহ পাক ফরজ করেছে তিন রাতে, কেউ যদি ফজর পড়লো না তাহলে কত পড়লো, পনেরো রাকাত নামাজ পড়লো, আল্লাহ পাক কবুল করবেন না। আরেক ভাই পরামর্শ দিয়েছেন আর একটি কারণ উল্লেখ করার জন্য, আমি যদিও সবগুলি কারণ উদ্দেশ্য করি না, আরো কিছু কারণ আছে ছাড়াও, তো যখন উল্লেখ করেছেন তখন আমি এখানে বলিয়ে দিই, সেটি হচ্ছে যে আমাদের সমাজে বিদাতি সমাজ, আমাদের সমাজ অর্থ অর্থাৎ বিদাতি সমাজ, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানি বিদাতি সমাজে নামাজের আরেকটি বিদাতি কি আছে, কাফফারা, এফএস কাজা উমরি, আরেকটি হচ্ছে কাফারা, নামাজের কাফারা চাপিয়ে দেওয়াও হ্যাঁ বেনামাজির সংখ্যা বেড়ে যাওয়ার কারণ। কারণ অনেকে নামাজ পড়ে না অসুস্থ অবস্থায় ভাবে, যা কত কষ্ট করে নামাজ পড়বো, শেষখানে কাফারা ছেলে মেয়েদের দিয়ে দিতে বলব, হ্যাঁ আম্মা অসুস্থ হয়েছে কত কষ্ট দিয়ে ওকে নামাজ পড়াবো, আব্বা অসুস্থ হয়েছে কত আর কষ্ট দিয়ে নামাজ পড়াবো, তা কাফারা দিয়ে দেব। পয়সা আবার ওকে বিশেষ করে পুঁজিপুঁতি যারা, পয়সার অভাব নেই, যদি তাদের বলা হয় যে নামাজ প্রতি হাজার টাকা করে দিতে হবে, কোটি কোটি টাকার মালিক দিয়ে দেবে। তো বেনামাজির সংখ্যা বাড়ার আরেকটি কারণ পয়সাওয়ালারা ভাবছে অসুবিধা কি, আমাদের পয়সা আছে, কত টাকা মোল্লার আগে কাফফারা নেবে, দিয়ে দেবো লক্ষ লক্ষ টাকা কাফফারা দিয়ে মাফ পেয়ে যাবো। অথচ সারা দুনিয়া, সারা দুনিয়ার কেউ যদি মালিক হয়ে যায়, সারা পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে, স্বর্ণ চাঁদি টাকা পয়সা যা কিছু আছে, সবকিছু যদি এক রাকাত নামাজের কাফফারার জন্য, এক রাকাত নামাজের কাফফারার জন্য দেয়, তবু আল্লাহ পাক মাফ করবেন না। নামাজ হচ্ছে আমার একটি মৌলিক বিষয়, আল্লাহ মাফ করবেন না। দুনিয়ার ক্ষেত্রেও এইরকম হিসাব আছে যে পাঁচের জায়গায় কেউ চার যদি করে আল্লাহ পাক যেমন কবুল করবেন না, তেমনই দুনিয়ার ক্ষেত্রে কবুল হয় না। মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন অধিকাংশ লোকেরা যারা সামনে আছেন, মাধ্যমিক পরীক্ষায় কটি সাবজেক্ট আছে, হ্যাঁ ধরে নেন দশটি সাবজেক্ট আছে, আপনি নয়টিতে পাশ করলেন, সবগুলি কিন্তু কম্পালসারি সাবজেক্ট, হ্যাঁ নয়টিতে পাশ করলেন, আর শুধু পাশই না নয়টিতে লেটার মার্ক পেয়েছেন, আশি পঁচাশি নব্বই করে পেয়েছেন, আর একটাই পেয়েছেন বিশ দশ। মাধ্যমিক পাশ করবেন না ফেল, ফেল জি। নামাজের ক্ষেত্রে পনেরো রাকাত নামাজ পড়লেন, ফজর শুধু পড়েন, হুজুর নামাজ পড়ি আমি, নামাজি আমি, নামাজ না পড়লে কি হয়, তবে ফজর পারি না, আপনি বেনামাজি। খুব সুন্দর কথা লিখেছেন এক ভাই যে পার্থক্য, তাহলে এদের মধ্যে পার্থক্য কি, একটা লোক শুধু বছরে দুটো ঈদ পড়ে, কেউ সপ্তাহে একদিন পড়ে, আর কেউ প্রতিদিন পড়ে তিন অক্ত দুই অক্ত, কেউ চার অক্ত পড়ে, পার্থক্য কি, সবাই যখন বেনামাজি হলো তাহলে পার্থক্য কি, হ্যাঁ পার্থক্য, পার্থক্য হচ্ছে শুধু শ্রমের পার্থক্য, শ্রম দেওয়া বেনামাজি আর বিনা শ্রমের বেনামাজি, বুঝতে পেরেছেন, মেহনতি বেনামাজি আর বেমেহনতি বেনামাজি, বছরে দুই দিন মেহনত করলো বিনা মেহনতি বেনামাজি, সপ্তাহে একদিন মেহনত করলো জুমা মসজিদে যাই, হ্যাঁ সামান্য মেহনতের বেনামাজি, আর যারা দিনে তিন অক্ত পড়ে চার অক্ত পড়ে একটু বেশি শ্রম দিল কিন্তু বেনামাজি, বেশি শ্রম দিল কিন্তু বেনামাজি, সবাই বেনামাজি আল্লাহ পাকের দরবারে। সুতরাং এই সংজ্ঞা স্পষ্ট জানতে হবে, নামাজি কে, যেই ব্যক্তি পাঁচ অক্ত সতেরো রাকাত নামাজ কায়েম করে সে হচ্ছে নামাজি, সে হচ্ছে নামাজি, তার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পুরস্কার রেখেছেন, আখেরাতে পুরস্কার রেখেছেন, আর সেই ব্যক্তি মুসলিম, সেই ব্যক্তি মুসলিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। নামাজ ত্যাগের বিধান শুরু করার আগে দু একটি আয়াত আরো পেশ করি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর পাঁচে এবং আয়াত নম্বর এগারোতে ইরশাদ করেছেন, দুটি আয়াত রয়েছে। প্রথম আয়াত হচ্ছে ফাইন তাবু আকামু সলাত ওয়া আতাউ যাকাত ফাখাল্লু সাবীলাহ, আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন তারা যদি তওবা করে সালাত কায়েম করে মানে নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাউ যাকাত যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবীলাহুম তাহলে তাদের রাস্তা খুলে দাও, তাদেরকে ছেড়ে দাও আল্লাহ বলছেন। আদেশ কাকে করেছেন আল্লাহ ফাকরুল আলমী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং তারপরে যত খলিফা, যত শাসক, যত দেশের মালিকরা আসবেন, দেশের যারা ইসলামিক কাজী যারা আসবেন, ইসলামিক জজ যারা আসবেন, হাকিম আসবেন, তাদের প্রত্যেককে আদেশ করা হয়েছে ফাইন কাবু ও আকামু সলাতা ও আতাউ জাকাতা ফাখাল্লু সাবিলাহ। প্রশাসনে যারা রয়েছে, নেতৃত্বে ক্ষমতায় যারা রয়েছে, তাদের প্রত্যেককে এই হুকুম করা হয়েছে, তারা তওবা করে যদি নামাজ কায়েম করে আর যদি যাকাত প্রদান করে তাহলে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিপরীত অর্থ, যদি তারা সালাত কায়েম না করে তাহলে তাদেরকে ছাড়িও না, বন্ধ করো। এদের যে শরীয়তি শাস্তি আছে তা কায়েম করো। হে খলিফা, হে রাষ্ট্রপতি, হে শাসক, হে হাকিম, হে প্রশাসন, তোমরা তাদের উপর ইসলামিক শাস্তি কায়েম করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পর্কে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ্জে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যাদেরকে আমি পৃথিবীতে নেতৃত্ব দেব, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে যদি তাদেরকে আমি শক্তিশালী করি, মানে ক্ষমতা দিই, তাদেরকে নেতৃত্বের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তাহলে তারা কি করবে? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। নিজেরাই শুধু নয়, দেশবাসীকে নামাজ প্রতিষ্ঠা করাবে, যাতে করে দেশের মানুষ নামাজ পড়তে বাধ্য হয়। এ হচ্ছে ফরজ দায়িত্ব দেশের শাসকদের উপর, আল্লাহ পাক বলেছেন। ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করবে দেশের মুসলিমরা, এর জন্য বাধ্য করবে তাদেরকে। ওয়া আমারু বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, বল প্রয়োগ করে বাধা দেবে, যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আর সাধারণ লোকেরা না মৌখিক উপদেশ দেবে, তাদের বল প্রয়োগ করার ক্ষমতা নেই। নিজের বাড়িতে হ্যাঁ বল প্রয়োগ করতে পারবেন, আপনি যতটা বল প্রয়োগ করা শরীয়তে জায়েজ আছে, ছেলে মেয়েদের উপর, স্ত্রীর উপর, যার উপর যতটা বল প্রয়োগ করা শরীয়তে অনুমতি রয়েছে ততটা বল প্রয়োগ আপনি করতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাহলে স্পষ্ট করে দিয়েছেন যে তারা যদি নামাজ কায়েম না করে তাদেরকে ছাড়িও না, তাদের শাস্তি দাও। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, সূরা তওবা আয়াত নম্বর 5। আরেকটি আয়াতে 11 নম্বরে ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। আয়াতের শুরুটা একই রকমের, শেষখানে ওখানে রয়েছে ফাখাল্লু সাবিলাহুম, তাদের রাস্তা ছেড়ে দাও যদি নামাজ কায়েম করে তাহলে। আর এখানে রয়েছে যদি নামাজ কায়েম করে, ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউ যাকাত, তওবা করে যদি নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তোমাদের দীনি ভাই, তারা তোমাদের দিন, আমাদের যে ভাতৃত্ব, যে ভাতৃত্ব অটুট ভাতৃত্ব, যেই ভাতৃত্ব যতক্ষণ পর্যন্ত আমরা মুসলিম আছি ততক্ষণ পর্যন্ত এই ভাতৃত্ব কোন শক্তি নষ্ট করতে পারবে না, যেখানকার মানুষ হোক না কেন, যে কোনো ভাষাভাষী হোক না কেন, যে কোনো রঙের হোক না কেন। ফাইখওয়ানুকুফিদ্দিন, তারা তোমাদের দিনই ভাই, আল্লাহ পাক বলেছেন। তাহলে এই ইসলামিক ভাতৃত্ব, দিনের যে ভাই হওয়া, এটি কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে? তওবা করে যদি নামাজ কায়েম করি। তাহলে এর বিপরীত অর্থ হচ্ছে যদি নামাজ কায়েম না করে, ফালাইসা ইখওয়ানুকুম ফিদ্দিন, নামাজ যদি কায়েম না করে তাহলে তারা তোমাদের দিনী ভাই নয়, তাদের সাথে কোনো ভাতৃত্ব নেই। যদিও জাতিতে মুসলিম খাতনা করেছে বলে মুসলিম গর্বগ্রস্ত হয় আর মনে করে, আমাদের দেশে মুসলিমের সংজ্ঞা দুটি, খাতনা করলে মুসলমানই মুসলমান হয়ে গেছে, আর গরুর গোস্ত খেয়েছে হিন্দুরা খায় না আমরা খাচ্ছি, তো পার্থক্য তো হয়ে গেল, দেশে দুটি জাতি বাস করে। আর এই খ্রিস্টান তো বাইরে থেকে আসলো, এ মিশন প্রচার করলো, বাকি আমরা দেশে দুই রকম লোক আছি, হিন্দুরা গরুর গোস্ত খায় না আমরা গরুর গোস্ত খাই, আমরা মুসলিম। এই হলো মুসলিম সমাজের অবস্থা। ইসলাম হচ্ছে ফেতের নাম, আকিদা বিশ্বাসের নাম, ইসলাম হচ্ছে কথার নাম, ইসলাম হচ্ছে আমলের নাম, কর্মের নাম। অন্তর, জবান এবং তার সাথে অঙ্গ প্রত্যঙ্গের আমল লাগবে, তিনটি বস্তু থাকতে হবে, তাহলে ইসলাম থাকবে না, নাহলে ইসলাম থাকবে না। অঙ্গ প্রত্যঙ্গের আমলের ক্ষেত্রে একমাত্র একটি আমল রয়েছে, একটি কর্ম রয়েছে, তা হচ্ছে পাঁচ অক্ত নামাজ, না পড়লে ইসলাম থাকবে না। আর অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গের আমল রয়েছে সেগুলি ইসলামকে পূর্ণতা দান করবে। আর অন্তরের বিশ্বাস এবং তার সাথে সাথে জবানের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ বা স্বীকৃতি, এই দুইটি প্রধান শর্ত। আর তার সাথে সাথে আপনার মৌখিক স্বীকৃতিতে সততা আছে না বেঈমান আপনি, তার প্রমাণ পেশ করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাঁচ অক্ত নামাজের মাধ্যমে। কথা খুব মানে ব্যাপক কিন্তু খুব সংক্ষেপে কথাটি বললাম, এই কথার ব্যাখ্যা করলে আবার দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। ইমান ইসলামের তিনটি বিষয়ের নাম, আল ইমান তাসদীকুন বিল জানান অন্তর থেকে বিশ্বাস করার নাম, ইকরারুন বিল লিসান জবান দিয়ে অঙ্গীকার করা স্বীকার করার নাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াল আমাল বিল আরকান আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে প্রমাণ করা যান মুসলিম। আর বললাম যে নামাজ এমন একটি বিষয় যে নামাজ পড়ে প্রমাণ করতে হবে যে আমার অন্তরে সততা আছে, আমি সত্যিকার অন্তর থেকে আমি নিজেকে মুসলিম প্রমাণ করেছি, দেখো আমার নামাজ প্রমাণ করেছে যে আমি মুসলিম, আমি পাঁচ অক্ত নামাজ মসজিদে আসি, আমি প্রমাণ করে দিচ্ছি যে আমি নামাজ পড়ি। আর গ্রামের লোক সাক্ষী রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ, যখন তোমরা কোনো মানুষকে দেখবে যে নিয়মিত মসজিদে আসে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলেছেন, ইয়াতাদুল মাসাজিদ মসজিদে আসতে অভ্যস্ত, মসজিদে আসে না, একেবারে আসে না, ঘরে ঘরে নামাজ পড়ে এক শ্রেণীর লোক রয়েছে, গোমরা পথভ্রষ্ট, মসজিদে জামাতে নামাজ পড়া উচিত, কখন ওজুর আমাদের রক্ত চলে গেছে জামাত হয়ে গেছে সেটি আলাদা কথা, কিন্তু জামাত পাবেন আপনি সম্ভাবনা আছে, আর আপনি ইচ্ছা করে ঘরে নামাজ পড়লেন না। এজা রায় তোমার রাজলা তাদুল মসজিদ, মসজিদে আসায় অভ্যস্ত, যদি কোন মানুষকে দেখো তাহলে কি করো, ফাসাদু লাহু বিল ইমান, তাহলে তার ইমানের হে মুসলিম তোমরা সাক্ষী দিয়ে দাও যে এরা মুসলিম, মুসলিম হওয়ার সাক্ষী দিয়ে দাও। তাহলে নামাজ এমন একটি বিষয় যে নামাজ ছাড়া ইসলাম থাকে না। তাহলে বেনামাজির সম্পর্কে আল্লাহ পাক কি বললেন, যে বেনামাজি তোমাদের দিনই ভাই নয়, দিনই ভ্রাতৃত্ব নষ্ট হয় কখন, সামান্য ভুল করলে, কাবিরা গুনাহ করলে, না কাবিরা গুনাহ করে ইসলামে ভ্রাতৃত্ব নষ্ট হয় না, এর দুই একটি দলিল পেশ করি। কারণ অনেকে ভাবতে পারে না না না জেনা করলো আমার ভাই নাই, আবেগের কথা আছে, জুয়া খেলছো আমার ভাই নাই, হ্যাঁ মদ খাচ্ছে আমার ভাই না, আবার মদ খরলো মুসলমান হলে কি হবে, মদ করে আমার ভাই কি করে হইতে পারে, না খুনি আবার কি করে আমার ভাই হতে পারে, আল্লাহ বলছেন খুনি তোমার ভাই, আপনি খেয়াল খুশি বলবেন, দীন ইসলাম কি আবেগের কথা না কোরআন সুন্নাহর কথা। আপোষে মুসলিমরা দুই দল লড়াই লিপ্ত হয়ে গেছে, যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, মারামারি করছে, কাটাকাটি করছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলছেন শুনবেন, সূরা হুজরাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি দুইটি দল, ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিন, দুইটি দল যদি আপোষে কি করে, ইকতাতালু লড়াই শুরু করে, যুদ্ধ শুরু করে দেয়, ইকতাতাল মানে শুধু মুখরিক লড়াই নয়, মুখের লড়াই নয়, গালাগালি ঝগড়া নয়, বরং ইকতাতালু সশস্ত্র যুদ্ধ শুরু করে দিয়েছে, এই দিক থেকে অস্ত্র চলছে, ওই দিক থেকে অস্ত্র, যেমন ফিতনার জামানাগুলিতে ফিতনা হয়েছে যুদ্ধের বিভিন্ন, আজকেও হচ্ছে রাজনৈতিক দলগুলি যেসব দেশে গণতান্ত্রিক রাজনীতি রয়েছে মারামারি চলছে, দুই এদিকে মুসলিম ওইদিকে মুসলিম, আল্লাহ পাক তাদের সম্পর্কে যারা মুসলিম মুসলিম হয়ে একে অপরকে খুন করছে, যদিও কাবিরা গুনাহ, এবং এই কাবিরা গুনাহর উপর খুন করার জন্য পাঁচটি কঠোর শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তারপরেও বলছেন যে ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিন, এরা মুমিন কাফের বলেনি আল্লাহ পাক বলেন, ইকতাতালু সশস্ত্র যুদ্ধ শুরু করে দিয়েছে, এক তাহলে তাদেরকে আল্লাহ মুমিন বললেন কাফের বললেন না, কিন্তু মুমিনের সাথে যেহেতু কাবিরা গুনাহ করছে সেজন্য তারা বড় ফাসিক, মারামারি করছে লড়াই করছে সেজন্য তারা ফাসিক, আর ফাসিকের যে শাস্তি পানিশমেন্ট রয়েছে দুনিয়া আখেরাতে তা আল্লাহ পাকের কাছে রয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাহুম, নিশ্চয় মমিনরা এক অপরের ভাই, সুতরাং মমিনদের মধ্যে লড়াই যুদ্ধ বেঁধে গেলে তাদের মধ্যে মীমাংসা করে দাও, ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, দুইবার করে আখ শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন এখানে, কি বলছে ইন্নামাল মমিনুনা এখুয়া, প্রসঙ্গ কিন্তু লড়াই, দুই দিক থেকে লড়াই চলছে, আর আল্লাহ পাক বলছেন ইন্নামাল মমিনুনা, এরা হচ্ছে একে অপরের ভাই, এখনো ভ্রাতৃত্ব টুটেনি, নষ্ট হয়নি, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দুই ভাইয়ে বা দুই দলে যে লড়াই চলছে দুটো এই দল ওই দল, এরা ভাই এক অপরের, সুতরাং তাদের মাঝে মীমাংসা করে দাও। তাহলে হত্যার গুনাহ, খুন করার গুনাহ এত বড় গুনাহ যে গুনাহের কথা আল্লাহ পাক রব্বুল সূরায়ে ফুরকানের শেষ রুকুতে উল্লেখ করেছেন শিরকের পরে। আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক ওয়া লা ইয়াযনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা। তিনটি কবিরা গুনাহের কথা আল্লাহ উল্লেখ করেছেন। একটি হচ্ছে শিরক, লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, মুমিন যদি হয় তো আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে না, আর মুশরিক আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, হ্যাঁ ইয়া হুসেন, ইয়া আলী, এসব করে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে মনে করে উদ্ধার করতে পারে। ওয়ালা ইয়াকতুলুনা নাফস, আর খুন করে না, কোন মানুষকে খুন করে না মুসলিম মুমিন। ওয়ালা ইয়াযনুর যিনা করতে পারে না, আল্লাহ পাক বলছেন তিনটি গুনাহ। তাহলে খুনের গুনাহ কত বড় গুনাহ। তারপরেও যারা একে অপরকে খুন করে তাদেরকে কি বলেছেন, যে একে অপরের ভাই বলেছেন। আর এখানে নামাজের যখন প্রসঙ্গ আসলো সূরায়ে তওবা, তখন আল্লাহ পাক কি বললেন, হ্যাঁ যদি নামাজ কায়েম করে তাহলে ফাইখওয়ানুকুম, তাহলে তোমাদের দিনী ভাই, না হলে দিনী ভাই নয়। চিন্তা করলেন তাহলে, তাহলে জেনা করা, খুন করার গুনাহ কত বড় গুনাহ। তার চাইতে বড় গুনাহ হচ্ছে বেনামাজি হওয়া, নামাজ ত্যাগ করা। তাহলে বেনামাজির গুনাহ হচ্ছে শিরকের গুনাহ সমপরিমাণ। একজন কবর মাজারে সিজদা করছে বা প্রতিমা পুতুলকে সিজদা করছে, আরেকজন নামাজ পড়ে না, সমান গুনাহ, সমান গুনাহ। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহ, সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির পরে, তার এই কিতাবটি বাংলায় আমি অনুবাদ করেছিলাম 1994-95, আজকে থেকে অনেক দিন আগে 1995, তার মানে হয়ে গেল প্রায় কতদিন, 14-15 বছর। তো নামাজ ত্যাগকারী বিধান বাংলায় নাম, আরবিতে হচ্ছে হুকম তারিকি সলাহ। এতে খুব সুন্দর করে এই বিষয়গুলো উল্লেখ করেছেন, এবং এই বই পড়ে অনেক বেনামাজি হেদায়ত হয়েছে। কারণ জানতো না আমাদের দেশের মানুষ যে বেনামাজির এত শাস্তি রয়েছে, দুনিয়া এবং আখেরাতের শাস্তি, বেনামাজি এত নিকৃষ্ট, বেনামাজি মুশরিকের সমান, বেনামাজি নাস্তিকের সমান, বেনামাজি ফেরাউনের সমান, বেনামাজি হামান আর কারুনের সমান। জানতো না, এই কিতাব পড়ে দুনিয়া এবং আখেরাতের যে বেনামাজির বিধান রয়েছে তা পড়ে অনেককে আল্লাহ পাক হিদায়াত করে। শুধু সৌদি আরবে না, এই বই সৌদি আরবের এমন কোন ইসলামিক সেন্টার নেই, প্রায় 200 বেশি ইসলামিক সেন্টার আছে সৌদি আরবের বিভিন্ন ছোট বড় শহর মিলিয়ে, প্রায় 25টার বেশি ইসলামিক সেন্টার শুধু রিয়াদ শহরে আছে। প্রায় ইসলামিক সেন্টার এই বই পাবেন আপনি, এবং অধিকাংশ ইসলামিক সেন্টারগুলি থেকে এই কিতাবটি চেপেছে। হুকম তারিকি সলাহ বাংলা ভাষায়, ইংরেজিতে রয়েছে, উর্দুতে রয়েছে, ইন্দোনেশিয়া ভাষায় রয়েছে, বিভিন্ন ভাষায় এই কিতাবটি রয়েছে। এই কিতাব বাংলাদেশেও আমাদের ভাইরা অনেকদিন আগে ছাপিয়েছেন, বইটি দেখেছি, দুটি সংস্করণ বাংলাদেশে দেখেছি আমি, তারপরে পশ্চিমবঙ্গে এই কিতাবটি ছেপেছে, আর আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। এর দ্বারা অনেকেই নামাজ যে ত্রুটি ছিল সেসব ত্রুটি থেকে মুক্ত হয়ে পাঁচাক্ত নামাজি হয়েছে। এতে রয়েছে যে বেনামাজের দুনিয়ার হুকুম কি আর আখেরাতের হুকুম কি। তো বেনামাজের হুকুম সম্পর্কে বলার জন্য কয়েকটি আয়াত বললাম, আর তারপরে দু একটি হাদিস শোনাই, সময় শেষ হতে যাচ্ছে, আর বাকি অংশটুকু ইনশা আল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে পুরো করা হবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল কি বলেছেন তিনি, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষ মুসলিম, বাইনা রাজুলি মানে মুসলিম মানুষ, কারণ হাদিস রয়েছে বাইনা আবদি ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি, শিরক এবং কুফরির মাঝে পার্থক্যকারী হচ্ছে আসসালা, নামাজ। বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, শিরক কুফরি একদিকে রাখে আর একদিকে হচ্ছে একজন নামাজি মানুষকে রাখে, পার্থক্যকারী হচ্ছে আসসালা, নামাজ পার্থক্যকারী, নামাজ পড়লে মুসলিম আর নামাজ না পড়লে মুসলিম নয়, শিরক কুফরিতে লিপ্ত হলো, শিরক কুফরিতে লিপ্ত হলো, কুফরিতে লিপ্ত হলো। এই জন্য এমন একটি ইসলামের মৌলিক বিষয়কে ছেড়ে দিল যেটি ত্যাগ করাই হচ্ছে কুফরি, যেটি ত্যাগ করাই হচ্ছে কুফরি। আর শিরক এই জন্য যে সেই ব্যক্তি প্রবৃত্তির পূজা করল, প্রবৃত্তির পূজা করা, মন চায় না নামাজ পড়তে, মন চায় ঘুমাতে, মন চায় খেলা দেখতে, মন চায় বসে থাকতে, মন চায় না মসজিদে যায়, মন চায় রাস্তায় বসে থাকতে, যাব না, এটি হচ্ছে প্রবৃত্তির পূজা। আফা রায়তা মানিত্তাখাজা ইলাহাহু হাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন, তুমি কি দেখেছো ওই লোকদেরকে যারা নিজের প্রবৃত্তি, হাওয়া মানে প্রবৃত্তি, আরই ভাষা হাওয়া ইত্তেবাই সবার প্রবৃত্তিকে তারা এলা উপাস্য মাবুদ বানিয়ে ফেলেছে। তো যেই ব্যক্তি প্রবৃত্তিকে মাবুদ উপাস্য বানালো সে মুশরিক নাই। তো প্রবৃত্তিকে যেহেতু সে মাবুদ উপাস্য বানালো বেনা বলি সেই জন্য সে মুশরিক। এবং সেই ব্যক্তি যেহেতু ইসলামের এমন একটি বিষয়কে ত্যাগ করলো যে বিষয়টি ত্যাগ করা হচ্ছে কুফরি, সুতরাং সে কুফরি করলো, কাফের হয়ে গেল। বাইনাল আবদে বা বাইনাল রজুলে ও বাইনাল শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নামাজ ত্যাগ করাই হচ্ছে কুফরি কাজ, শিরকি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই হাদিস সহি মুসলিম রয়েছে, কোরআনে করিমের পরে সহি বুখারী স্থান, তারপরে সহি মুসলিম স্থান, সহি মুসলিমের সমস্ত হাদিস সহি, এই জন্য সহি হাইন বলা হয় বুখারী মুসলিমকে। একটি কথা এর আগে বলেছি যে বেনামাজিদের কাফের হওয়া সম্পর্কে সাহাবায়ে কেরামের কি ছিল, ইজমা ছিল, মানে সর্বসম্মতি ক্রমে বেনামাজিকে তারা কাফের মনে করতেন। এর দলিল শুনেন, আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি তাবেঈ, তিনি বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাহাবাই কেরামগণ লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু, কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, গায়রাস সালাহ নামাজ ছাড়া, নামাজ ব্যতীত রেখে, নামাজ ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। আসে কি মনে করতেন তাহলে, রোজা ছেড়ে দেওয়া ফাঁসে কি মনে করতেন, জাকাত ছেড়ে দেওয়া, জাকাত দিচ্ছে না বকিলি করছে, অস্বীকার নাই, অস্বীকার যে কোনো বহু মাসলা মাসাইল রয়েছে, পর্দা পর্দা করে না ফাঁসে, পর্দা করে না স্ত্রীকে ফাঁসে, কিন্তু নামাজ ছেড়ে দিলে তার কুহু, শব্দগুলির ওপর একটু লক্ষ্য করেছেন কিনা, আগের মুসলিম শরীফের হাদিসে কি রয়েছে, তার কুসালা রয়েছে, তার মানে কি তরক করা মানে ছেড়ে দেওয়া, অস্বীকার করা নাই। আর এখানে এসছে আমালে তার কুহু কুফরুন, তার কুহু কুফরুন, তরক করার কথা বলা হয়েছে। আরেকটি কথা মনে রাখবেন, শরীয়তের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন তারাকা বলেছেন তার বিকৃতি ঘটানো হচ্ছে পথভ্রষ্টতা, গুমরাহি। নবী করিম সাল্লাম বললেন তরক করা, আপনি বললেন না না না না অস্বীকার করা, কারণ আমাদের দেশের বড় বড় বক্তা ওয়াইজ এবং এক শ্রেণীর আলেমরাও যাদেরকে বড় বড় আলেম মনে করা হয় তারা বলে না নামাজ অস্বীকার করলে কুফরি হয়, নামাজ ত্যাগ করলে কুফরি হয় না বলে। আচ্ছা বলুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার শব্দ ব্যবহার করেছেন, অস্বীকারের আরবি আনকারায়ন করে ইনকারান মানে অস্বীকার করা, ইনকার করা মানে অস্বীকার করা, আর আরেকটি একটু মুশকিল আর ইনকারটা তো বুঝিনি বাংলা ভাষায় ব্যবহার হয়, আর আরেকটি হচ্ছে জাহাদা, ইয়াজহাদু মানে ইনকার করা, অস্বীকার করা। কোন হাদিসে জাহাদা শব্দ আসেনি, আনকারা শব্দ আসেনি, শব্দ কি এসছে, তারাকা এসছে, তরক করা ছেড়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তরক করা, আপনি বললেন অস্বীকার করা, তাহলে নবীর শরীয়ত মানেন না আপনি, এটি হচ্ছে গোমরাহী, পথভ্রষ্টতা, বক্রতা। ফামাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগ, অন্তরে বক্রতা আছে সেজন্য বাঁকা অর্থ করছে। আপনি আরবি ভাষায় এত সুন্দর শব্দ মৌজুদ আছে, আনকারা মৌজুদ আছে, জাহাদা জাহাদ মৌজুদ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষাগুলি কেন প্রয়োগ করলেন, কেন রোজা সম্পর্কে নেই, কেন হজ সম্পর্কে নেই, যে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এরকম শব্দ নেই, কিন্তু নামাজ সম্পর্কে আছে, বহু হাদিসে রয়েছে। তারপরে যদি অস্বীকার করা কুফরি হয় তাহলে বললাম যে বহু মাসলা মাসাইল রয়েছে, পর্দা, পর্দা থেকেও যদি অস্বীকার করে মুসলিম থাকবেন, থাকবেন। আচ্ছা কোরবানি, কোরবানি সুন্নতে মুয়াক্কাদা, কারণ একটু অজু, কারণ সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে মুয়াক্কাদা যদি অস্বীকার করে না না না না কোরবানি করে এত অর্থনৈতিক লস করে লাভ নেই, কত কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এক শয়তানে লিখেছে ইন্টারনেট যে বাংলাদেশে কত কোটি কোটি টাকার গরু জবাই হয় লস, তো যদি কেউ কুরবানিকে অস্বীকার করে মুসলিম থাকবে, তাহলে কুরবানির মতো বিধান সুন্নতে মুয়াক্কাদাকেও যদি অস্বীকার করে সেও কাফের, সেও কাফের, নামাজ অস্বীকার করলো কাফের, আর কুরবানি অস্বীকার করলো কাফের, তাহলে পার্থক্য কোথায় থাকলো, হজ অস্বীকার করলো কাফের আর নামাজ অস্বীকার করলো কাফের, তাহলে নামাজে আর এইসব মাসলা মাসালে কি পার্থক্য থাকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ত্যাগকারীকে, ত্যাগকারীকে যে ছেড়ে দেয় তাকে কাফের বলেছেন, সে কুফরি করলো কাফের হয়ে গেল। হাদিসটি কোথায় রয়েছে? তিরমিজিতে রয়েছে। সাহাবায়ে কেরামদের যে এজমা ছিল এই হাদিসটি তিরমিজিতে রয়েছে। আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পিতা থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আহদুল্লাযি বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকা ফাকাদ কাফারা। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। সহি হাদিস সবগুলি, সবগুলি সহি হাদিস। যে আমার মাঝে এবং তাদের মাঝে আহাদ মানে প্রতিশ্রুতি হবে বা চুক্তি হবে, কিসের? আসসালাত। তাদের মাঝে মানে অমুসলিম মুসলমান হয়ে আসছে তাদের মাঝে, কে অমুসলিম ইসলাম কবুল করছে, এখন প্রথম আহাদ প্রতিশ্রুতি চুক্তি কিসের হবে? আসসালাত। আল আহাদুল্লাযি বাইনানা আমাদের মাঝে এবং তাদের মাঝে, নামাজ পড়বে? যদি বলে নামাজ পড়ব তাহলে ঠিক আছে, যদি বলে না নামাজ পড়বো না, কলেমা পড়তে বলেন তো পড়ে নেবেন, যদি কলেমা পড়ার কথা বলেন অসুবিধা নেই, কলেমা পড়ে নিচ্ছে, হ্যাঁ টাকা পয়সা লাগবে 70,000 টাকা, অসুবিধা না তাও দিয়ে দিই, কিন্তু নামাজ না। আচ্ছা, আমাদের প্রতিশ্রুতি হচ্ছে তাদের সাথে সালাত নামাজের। তারপর কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান তারাকা, সুতরাং যে ব্যক্তি কি করলো, ছেড়ে দিল, ত্যাগ করলো, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। আচ্ছা, আর একটি তাওিল করে, আর একটি বক্রতা আছে আমাদের দেশের বক্তাদের আর বিদাতি বক্তাদের আর আলেমদের, বিদাতি আলেমদের কি, ওখানে তারাকা মানে কি বলে অস্বীকার, ছেড়ে দেওয়া নয়, আর কি হচ্ছে কাফারা মানে ফাসিক হয়ে গেল, কাফির হইল না ফাসিক হইল, কাফারা মানে ফাসিক হয় নাকি? আরবিতে ফাসাকা আফসো করেছে, কোরআনে কেরিমের বহু জায়গায় রয়েছে উলাই কেমন ফাসেকুন ফাসেকুন ফাসেকুন রয়েছে। তাহলে ফাসেক শব্দ আরবিতে থাকা সত্ত্বেও এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে ফামান তারা কাহা ফাকাদ ফাসাকা বললেন না, ফামান তারা কাহা ফাকাদ কাফারা বললেন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তারাকা বলেছেন, জাহাদার আনকারা বলেননি, আর ওকে কাফারা বলেছেন, ফাসাকা বলেননি। তাহলে বোঝা গেল যে নামাজ তরক করলে যে এক শ্রেণীর অন্তরের বক্রতাওয়ালা বক্তারা আর আলেমরা বিদাতিরা যে বলে ফাসেক হয় না, ফাসেক না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহি, যার কথাই হচ্ছে দলিল, তার কথার জন্য দলিল লাগে না, তার কথাই দলিল। আর যে কোনো আলেমের কথা, ইমামের কথা, হুজুরের কথার জন্য দলিল লাগে, তার জন্য দলিল লাগে যে আপনার কথা ঠিক কি না এ প্রমাণ পেশ করে কোরআনে কোথাও হাদিস নেই। ফিকহ আর মাসলা মাসায়েলের জন্য দলিল লাগে, কোরআন এবং হাদিসের জন্য দলিল লাগে না, কোরআন এবং হাদিস নিজেই দলিল প্রমাণ। ফামান তারাকা ফাকাদ কাফারা, সুতরাং যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কাফের হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। উলামায়ে কিরামরা ইখতিলাফ করেছেন, কিন্তু ইখতিলাফ হলে কি করতে হবে, এখান থেকে বাকি অংশটুকু ইনশা আল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করব। এবং দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি কি রয়েছে, দুনিয়ার হুকুম এবং আখিরাতের হুকুম দুটি দিক, উলামায়ে কিরামদের মতামত বেনামাজি সম্পর্কে। দুনিয়াতে তারা বেনামাজিদেরকে কি বলছেন যে পৃথিবীতে একজন বেনামাজির হুকুম কি, এবং আখিরাতে তাদের জন্য কি রয়েছে, এই বিষয়গুলি নিয়ে ইনশা আল্লাহ তাআলা আগামী আলোচনায় আলোচনা কমপ্লিট করব, যাতে করে যারা বেনামাজি হয়ে রয়েছেন, যারা আধা নামাজি হয়ে রয়েছেন, তারাও বেনামাজি হয়ে রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যেন সংশোধন করার তৌফিক দান করেন। আর যেসব ভাইরা নামাজ ধরেছেন আল্লাহ পাক তাদেরকে যেন নামাজকে মজবুত করার তৌফিক দান করেন। যেসব ভাইরা ভালো নামাজি আল্লাহ পাক তাদেরকে যেন আরো উন্নতি দান করেন, তাদেরকে আরো যেন আল্লাহ তৌফিক দান করেন, তাদেরকে যেন আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, তাদেরকে আরো যেন অটলতা দান করেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي এই দোয়া হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি জালনি মুকিমাস সালাহ, আল্লাহ আমাকে নামাজ কায়েম করি বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, অমিন জুরিয়াতি আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও। আজকে দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য ছেলে মেয়েদের জন্য কত পরিকল্পনা তৈরি করছেন, না এখানে হলো না ওখানে পাঠাবো, ওখানে হলো না ওখানে পাঠাবো, কত কিছুই করছেন আপনি। এখন থেকে 2-3 বছর বয়স হয়নি, কি পড়াবো না পড়াবো এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, আর কত পরামর্শ করছেন, আর এই দোয়া হয়তো সারা জীবন চলে গেছে কখনো করেন না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তিনিই দোয়া করছেন, তার কি এরকম সম্ভাবনা ছিল যে আমার ছেলে ইসমাইল ইসাক এরা বেনামাজি হয়ে যাবে? তারপরেও দোয়া করছেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া করলে মাতা পিতার দোয়া কবুল করবেন, অন্তর থেকে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে যেমন নামাজি বানিয়েছো, আল্লাহ আমাকে আরো নামাজি হওয়ার তৌফিক দাও এবং আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও। দোয়া করবেন, মাতা পিতার দোয়া কবুল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন এই দোয়া রদ হয় না আল্লাহ পাকের পক্ষ থেকে। কেন দোয়া করছেন নাকি রব্বি জালনি মুকিমাস-সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, মুখস্থ করে নেন সূরা ইব্রাহিমের আয়াত, যদি মুখস্থ নাও হয় এখন সূরা ইব্রাহিম খুলবেন এবং সূরা ইব্রাহিমের বেশ কিছু দোয়া রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের, তার মধ্যে এটি একটি দোয়া, রব্বি জালনি মুকিমাস-সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, রব্বানা تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اختلفتم من شيء فحكمه إلى الله وقال الله تعالى في موضع آخر فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا مهنا الله سمست قشن صادي الله فاك رب العالمين প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জীবনের প্রথম কাজ। এই সালাত সম্পর্কে, এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এই নামাজের উপর মানুষের সমস্ত আদেশ নিষেধ আল্লাহ পাকের রয়েছে, তার জবাবদাহির ক্ষেত্রে নির্ভর করছে এই নামাজের বিষয়। যদি নামাজে পাস তাহলে সবকিছুতে পাস, নামাজে ফেল সবকিছুতে ফেল। আল্লাহ পাক রব্বুল আলমিন এই নামাজ মানুষের উপর ফরজ করেছেন যাতে করে তার সাথে বান্দার সম্পর্ক থাকে এই নামাজ, এই সালাতের মাধ্যমে। সালাত অর্থই হচ্ছে আল্লাহ পাকের সাথে সম্পর্কের উপায়, সেলা আরবি ভাষায় এর মানে সালাত। গত দুই সপ্তাহ আগে আপনাদের সামনে এই নামাজের গুরুত্ব এবং বেনামাজির সংখ্যা এত বেশি কেন মুসলিম সমাজে, বিশেষ করে ভারত উপমহাদেশে, এ সম্পর্কে কিছু কথা বলা হয়েছিল। আর বিশেষ একটি দিক ছিল, তা হচ্ছে বেনামাজির শরীয়তি বিধান, নামাজ ত্যাগকারীর হুকুম, শরীয়তে তার হুকুম কি, পার্থিব হুকুম, পরলৌকিক হুকুম, এ সম্পর্কে আলোকপাত করা হয়নি, যা আজকের বিষয়বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, আমাদের আত্মীয় স্বজন আপনজন প্রত্যেক মুসলিমকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন। যারা এই ক্ষেত্রে ত্রুটিতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন সুমতি দান করেন, হিদায়ত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের জন্য পরেশান হয়ে যেতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলতেন, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মুয়াজ্জিন, আরহনা বিহা ইয়া বিলাল, আমাকে শান্তি দাও এই নামাজের মাধ্যমে, অর্থাৎ তাড়াতাড়ি আজান দাও যাতে করে নামাজ আদায় করলে, সালাত আদায় করলে আমার শান্তি হাসিল হয়। এই নামাজ ছাড়া না দুনিয়ার শান্তি রয়েছে না আখিরাতের শান্তি রয়েছে। নামাজ ছাড়লে কি হবে, কোরআন এবং হাদিসে বহু দলিল রয়েছে এর দুনিয়া এবং আখিরাতে শাস্তির। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই এই নামাজ সম্পর্কে, যদি কেউ নামাজ ছাড়ে তাহলে এই পাপ সম্পর্কে একটি কিতাবে লিখেছেন, কিতাব সলাত ওয়া হুকম তালিকা, কয়েকশো পৃষ্ঠার বই, আরবি ভাষায় রয়েছে এই কিতাবটি, শুধু বেনামাজের হুকুম সম্পর্কে। তাতে কোরআনে কারীমের দশটি দলিল নিয়ে এসছেন যে বেনামাজি মুসলিম থাকতে পারে না, দশটি কোরআনে কারীম আয়াতি শুধু নিয়ে এসছেন, আর অনেকগুলি হাদিস নিয়ে এসছেন একথা প্রমাণ করার জন্য যে নামাজ ছাড়া ইসলাম থাকতে পারে না। তো নামাজি কি পৃথিবীতে, বেনামাজি যে ব্যক্তি নামাজি মুসলিম, বেনামাজি কি, এই বেনামাজির হুকুম সম্পর্কে ওলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে, কিন্তু ইখতিলাফ বা মতানৈক্য থাকলে তার সমাধান রয়েছে। এই সমাধান সম্পর্কে দুটি আয়াতের অংশ আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে সূরার আয়াত নম্বর দশে উল্লেখ করেছেন, অমাখতালাফতুম মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যদি কোনো বিষয়ে মতানৈক্য করো, তোমাদের মাঝে যদি কোনো বিষয়ে ইখতিলাফ হয়, দ্বিমত হয়, একাধিক মত হয়, কেউ বলছে যে বেনামাজি মুসলিম থাকবে তবে গুনাহগার হবে, পাপিষ্ট, চরম অপরাধ করলো, কেউ বলছে না বেনামাজি এত বড় পাপ করলো যে মুসলিম থাকলো না, ইখতিলাফ মতানৈক্য, এরকম যে কোনো বিষয়ে ইখতিলাফ রয়েছে, আর বহু বিষয়ে শরীয়তের মাসলা মাসায়েলের ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে ওলামায়ে কেরামদের, আইমা কেরামদের, ফুকাহায়ে কেরামদের। যদি তোমাদের ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, তাহলে সমাধান কি? সমাধান এই নয় যে সুবিধাবাদী হয়ে যাও, যেটা সহজ লাগে, যেটা হালকা ফতোয়া, হ্যাঁ সেটাকে নিয়ে নাও, এটা সমাধান নয়। অর্থাৎ বেনামাজি নামাজ না পড়লে মুসলমান থাকবে, হালকা ফতোয়া, নামাজ না পড়লে মুসলমান থাকবে না, শক্ত ফতোয়া, যারা সুবিধাবাদী আজকালকার মুসলিম, যেটা হালকা যে কোনো মশলা ওটা নিয়ে নিও, এটা হালকা এটি নিল, না না নামাজ না পড়লে মুসলিম আছি, ফাসে হইলে কি হবে, পাক হইলে কি হবে, আছি মুসলিম, যে কোনো ক্ষেত্রে শুধু হালকা হালকা বেছে বেছে ফতোয়া নেওয়া, মশলা নেওয়া, এটি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। ওলামায়ে কেরামদের এই ক্ষেত্রে একমত রয়েছে, যদি কেউ বেছে বেছে হালকা ফতোয়া নেয়, উজুর ক্ষেত্রে পানিতে ডুব দিলাম, তরতিব রাখি আর না রাখি উজু হয়ে যাবে, কারণ ডুব তো দিয়ে দিয়েছি পানিতে, হালকা পত, আর তরতিব সহ পর্যায়ক্রমে যেভাবে আল্লাহ উল্লেখ করে সেভাবে উজু করতে হবে, এটি হচ্ছে কোরআন এবং হাদিস সম্বলিত বলিষ্ঠ ফতোয়া। তাহলে যদি প্রত্যেক ক্ষেত্রে শুধু হালকা ফতোয়া নেই, লজ্জাস্থানে হাত দিলে উজু নষ্ট হবে, হবে না, ইখতিলাফ রয়েছে, উজু নষ্ট হলে আবার উজু করতে হয় কষ্ট, না উজু নষ্ট হবে না, হালকা ফতোয়া, এই হালকা হালকা বেছে বেছে নেই যদি কেউ ফতোয়া, তাহলে এটি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। তাহলে কোরআন সুন্নাহর অনুসরণ হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর ৫৯-এ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, বা উলিল আমরে মিনকুম, এবং তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তি ওলামায়ে কেরাম এবং তোমাদের শাসক তাদের আনুগত্য করো। তো আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অনুসরণ করতে হবে কোরআন সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অনুসরণ করতে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের উপর তোমাদের দিকে যা নাযিল হয়েছে তার অনুসরণ করো। তাহলে প্রবৃত্তির অনুসরণ করলে হবে না, খেয়াল খুশি যা ভালো লাগে এটা ঠিক লাগছে, কেন এটা আমার জন্য সুবিধাজনক, এই করলে দিন পালন হবে না, বরং মনের পূজা করা হবে, প্রবৃত্তির পূজা করা হবে। সেজন্য ফয়সালা কি নিতে হবে, কোথা থেকে নিতে হবে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, বলছেন সূরা শুরায়, অমাখতালাফতুম মিন শাইইন, যে কোনো বিষয়ে যদি তোমাদের মতানৈক্য হয়, ফাহুকমুহু ইলাল্লাহ, তার ফয়সালা আল্লাহর দিকে রয়েছে, অর্থাৎ তার ফয়সালা তার মীমাংসা আল্লাহর দিকে ফিরিয়ে দাও, আল্লাহর কাছ থেকে নাও, আল্লাহ পাকের কাছে নেওয়া মানে কোরআনুল করিম থেকে নাও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নেওয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেননি দিনের ক্ষেত্রে। ফাহুকমুহু ইলাল্লাহ, এই একটি আয়াত। আর আরেকটি আয়াত যে আয়াতটি বলছিলাম সূরা নিসার আয়াত নম্বর 59, এটি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, নেতাদের আনুগত্য, আলেম ওলামাদের আনুগত্যর কথা বলার পরে বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমরা যদি কোনো ক্ষেত্রে মতানৈক্য করো, একমত হতে পারলে না, সে দিনই বিষয় হোক অথবা দুনিয়ার বিষয়, নেতৃত্ব নিয়ে কাকে নেতা বানাবো, দুনিয়ার বিষয়, জমি জায়গা নিয়ে, পারিবারিক সমস্যা নিয়ে, দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে হতে পারে। ফাইন তানাজাত ফিশাইন, এখানেও বলা হয়েছে ফিশাই, ওখানে বলা হয়েছে ওমাক্তালাফতুম মিন শাইইন, এখানে বলে ফাইন তানাজাত ফিশাইন, ইখতিলাফ মানে মতানৈক্য করা, তানাজ মানে বিবাদ করা, ঝগড়া করা, একমত হচ্ছে না। ফাইন তানাজাত ফিশাইইন, কোন ক্ষেত্রে যদি তোমাদের মতানৈক্য হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে আল্লাহ পাক এখানে কি বলছেন, ফরুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কোরআনুল করিম থেকে ফয়সালা নাও, ওয়ার রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফয়সালা নাও, অর্থাৎ হাদিস থেকে ফয়সালা নাও। যখন আনুগত্যের কথা বলা হয়েছে তখন বলা হয়েছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, নেতাদের আনুগত্য করো, এবং উলিল আমরের মধ্যে দুই শ্রেণীর লোক আছে, যেন দুটি তর্জমা করছে, নেতা এবং আলমায়ে কেরাম মানে দিনই নেতা এবং দুনিয়ার নেতা যারা শাসক। কিন্তু যখন সমস্যা সৃষ্টি হবে, মতানৈক্য হবে, তখন সমাধান নিতে তখন নেতাদের কথা বলা হয়, তখন আলেমদের কথা বলা হয়নি, তখন বলা হয়েছে একমাত্র আল্লাহ এবং রাসূল। তাহলে সমস্যা সমাধানের ক্ষেত্রে, মতানৈক্য দূর করার ক্ষেত্রে, ইখতিলাফ ঝগড়া দ্বন্দ্ব আর মীমাংসার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ফরুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরিয়ে দাও আল্লাহর দেখি, আল্লাহর কাছে ফয়সালা নাও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা নাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং পরকালের প্রতি ঈমান থাকে, তাহলে তোমরা আল্লাহর কাছেই ফয়সালা নেবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা নেবে। যালিকা খাইরুন, এটি হচ্ছে তোমাদের জন্য মঙ্গলজনক, ওয়া আহসানু তাউইলা, আর এটি হচ্ছে উত্তম পন্থা যে তোমরা আল্লাহ এবং রাসূলের কাছে ফয়সালা নিচ্ছ। ব্যক্তি পূজা করো না তোমরা, তোমাদের মীমাংসা নাও আল্লাহ পাকের কাছ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে। তো নামাজ ত্যাগকারী বিধান সম্পর্কে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ উল্লেখ করার আগে যে বেনামাজির পার্থিব হুকুম কি, সে মুসলিম না মুসলিম না, দুটির একটি, এর আগে যে বিষয়টিতে ঐক্যমত রয়েছে সেই বিষয়টি উল্লেখ করি আপনাদের সামনে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এর কিতাবের কথা বলছিলাম যে কিতাবুস সালাত এবং নামাজ সম্পর্কে কিতাব লিখছেন এবং হুকমু তারিকা বেনামাজির বিধান বিশেষ করে উল্লেখ করেছেন এই কিতাবটিতে। শুরুতেই তিনি লিখছেন এই কিতাবের যে এই ক্ষেত্রে ওলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে যে বেনামাজির পাপ চোরের পাপের তুলনায়, ডাকাত, জেনাকারী, ব্যভিচারকারী, লম্পট, খুনি, হত্যাকারী, সন্ত্রাসী, এই রকমের যত পাপ হতে পারে সমস্ত পাপের চাইতে বড় পাপ হচ্ছে বেনামাজি হওয়া, নামাজ ত্যাগ করা, এক অক্ত নামাজ ছাড়া চুরি করা, ডাকাতি করা, খুন করা, ব্যভিচার করা, এই সমস্ত পাপের চাইতে বড় পাপ। তাহলে যেই বিষয়টিতে একমত ওলামায়ে কেরামরা কমপক্ষে এখানে যদি মুসলিম উম্মাহ চলে আসে তাহলে বেনামাজি থাকতে পারে না, বেনামাজিকে বোন দিতে পারে না, বেনামাজিকে মেয়ে দিতে পারে না, বেনামাজির সাথে আত্মীয়তা করতে পারে না, বেনামাজির সাথে খাতির বন্ধুত্ব রাখতে পারে না। কারণ কোন মানুষ পাবেন না যে নামাজি আল্লাহকে ভয় করে আর খুনি সন্ত্রাসীর সাথে বন্ধুত্ব রাখে, এটা পাবেন না আপনি। জেনাকারী, ব্যবিচারকারী, লম্পটের সাথে আত্মীয়তা করে, এটা পাবেন না আপনি যদি নামাজি মানুষ হয় তাহলে। কিন্তু আজকালকার নামাজিরা বেনামাজিকে কি করে মেয়ে দিয়ে দেয়, বেনামাজির সাথে কি করে আত্মীয়তা করে, বেনামাজিকে কি করে দাওয়াত করে খাওয়াই। তাহলে যেই বিষয়টিতে ঐক্যমত রয়েছে কমপক্ষে এখানে যদি মুসলিম জাতি চলে আসে তাহলে কমপক্ষে এতটুকু হবে যে সমাজের অনেকটাই সংস্কার হবে, অনেক বেনামাজি নামাজি হবে। কারণ দেখবে যে পার্থিব লস হচ্ছে অনেক ভালো ভালো মানুষের সাথে আমরা সম্পর্ক রাখতে পারছি না, কারণ আমাদের মধ্যে যোগ্যতা নাই, আমরা বেনামাজি। আর বেনামাজির সাথে নামাজি ভাইরা সম্পর্ক রাখবে না, তাহলে অনেক বেনামাজি নামাজি হয়ে যেত। এই বিষয়টি যদি আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি যে বেনামাজি মানে খুনির চাইতে পাবে, বেনামাজি মানে লুচ্চা লম্পট চাইতে বড় পাবে। এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে হানাফি শাফেই মালিকি আম্বেলি সমস্ত আলমাদের এক ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে। তারপরে যেখানে ইখতিলাফ যে তাহলে বেনামাজি মুসলিম কিনা, খুনির চাইতে বড় পাপী, ব্যভিচারকারীর চাইতে বড় পাপী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে তিনটি বড় পাপ বড় গুনাহের কথা উল্লেখ করেছেন। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون مؤمن الله পাকের বান্দা, রহমান দয়াবানের বান্দা তারাই, তাদের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা ফুরকানের শেষ রুকুতে। পুরো শেষ রুকুতে রহমানের বান্দাদের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মধ্যে একটি গুণ হচ্ছে যে তারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে না, ডাকে না, বলে না ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া আলী ইয়া কাজা ইয়া জিলানি ইয়া কিস্তি, শিরিক করে না, শিরিক মুক্ত। তাহলে মুশরিক হতে পারে না আল্লাহর বান্দা। রহমানের যদি বান্দা হয় তাহলে সে মুমিন, একত্বে বিশ্বাসী আল্লাহ পাকের, এবং একত্বের বাস্তবায়নকারী, মুশরিক হতে পারে না। কবর মাজারে সেজদা করবে, খাসি মরক জবাই করবে, নজর মান্নত করবে কবর মাজারে, চাদর চড়াবে, ফুল চড়াবে আর বলবে আমি মুসলিম না। আল্লাহ বলছেন না, এরা রহমানের বান্দা নয়, শয়তানের বান্দা। যারা রহমানের বান্দা নেই তারা হচ্ছে শয়তানের বান্দা, এবং আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, অন্যকে ডাকা হচ্ছে শয়তানের পূজা। কোরআনে কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন ওয়ালা ইয়াক্তুলুনা নাস, আর তারা খুন করে না, কোন মানুষকে খুন করে না। আল্লাতি হারাম আল্লাহ, যাকে হত্যা করে আল্লাহ পাক হারাম করেছে, কোন মানুষকে হত্যা করতে পারে, খুনি হতে পারে না রহমানের বান্দা। ওয়ালা ইয়াজনুন, এবং জিনা করতে পারে না, ব্যভিচার করে না, ব্যভিচারে লিপ্ত হয় না। তাহলে এই তিনটি গুণা হচ্ছে সবচেয়ে বড় গুণা যেগুলি উল্লেখ করেছেন। আর কি উল্লেখ করলাম, ওলামায়ে কিরামদের ইজমা রয়েছে যে নামাজ ত্যাগকারীর শাস্তির কথা যেহেতু বহু আয়াত বহু হাদিসে রয়েছে, এবং নামাজের গুরুত্বের কথা রয়েছে বহু আয়াত বহু হাদিসে, সেজন্য ওলামারা বলেছেন যে নামাজ ছাড়ার পাপ হচ্ছে শিরকের সমতুল্য, কুফরির সমতুল্য। সেজন্য খুন করার চাইতে, জেনার চাইতে বড় গুনাহ। তাহলে বেনামাজি মুসলিম থাকবে না থাকবে না, এই ক্ষেত্রে আইম্মা কেরামদের ইখতিলাফ রয়েছে। তার আগে গত আলোচনার একটি অংশের কথা বলে দিই, যে বলেছিলাম যে সাহাবাই কেরামদের এই ক্ষেত্রে এজমা ছিল যে তারা বলতেন যে বেনামাজি মুসলিম থাকতে পারে না, তাহলে সাহাবাই কেরামের এজমা ছিল। পরবর্তীকালে ইখতিলাফ হয়েছে, হয়তো যারা ইখতিলাফ করেছেন সাহাবাইকে এজমা তাদের কাছে পৌঁছেনি, এর কথা যা নকল করেছেন প্রখ্যাত তাবেই, তো তারা ইখতিলাফ করেছেন, অথবা তারা কুফুরিটাকে ধরেছেন এইভাবে যে কুফুরিকে কখনো কখনো বড় কুফুরি আর ছোট কুফুরিতে ভাগ করা হয়েছে। বড় কুফুরি এবং ছোট কুফুরি, বড় কুফুরি কাকে বলে, যেই কুফুরি মানে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, বহিষ্কার হয়ে গেছে, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। আর ছোট কুফুরি মানে কাবিরা গুনাহ, বড় ফাসেক, বড় ফাসেক, কিন্তু সেই কুফুরির কারণে ইসলাম থেকে বের হয়নি, সে পাপি হয়ে রয়েছে, গুনাহগার হয়ে রয়েছে, আল্লাহর শাস্তির হকদার রয়েছে, কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত হয়নি। এইভাবে ওলামায়ে কেরামরা কুফুরিকে দুই ভাগে ভাগ করেছেন। তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে বেশ কিছু তাবেইন, তাবা তাবেইন এবং আইম্মা কেরামদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়্যিম, সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরাম, প্রধান মুফতি আল্লামা ইমাম আব্দুল্লাহ ইবনে বাদ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ, যার বিশেষ একটি কিতাবই রয়েছে, গত সপ্তাহে উল্লেখ করেছিলাম, হুকমু তারিকি সালাত, বেনামাজির বিধান বা নামাজ ত্যাগকারীর বিধান সম্পর্কে 40 পৃষ্ঠায় বাংলা একটি বই রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কিতাব। তাহলে এখানকার ওলামায়ে কেরামরা এই ক্ষেত্রে একমত যে বেনামাজি যেই কুফরি করল সেটি হচ্ছে বড় কুফরি, সুতরাং নামাজ ছাড়লে বড় কুফরি হয় যখন, আর বড় কুফরি করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাহলে বেনামাজি আর ইসলামে থাকে না। ইসলামে ফিরে আসতে হলে তওবা করে সংশোধন করতে হবে এবং আল্লাহ পাকের সাথে ওয়াদা অঙ্গীকার করতে হবে যে আল্লাহ আর নামাজ ছাড়বো না, তাহলে সে মুসলিম থাকবে, নাহলে সে মুসলিম নাই। একটি মত উল্লেখ করলাম, আর একটি মত হচ্ছে যে না, বেনামাজিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন, আমরা কাফের বলছি কিন্তু ছোট কুফরি, বড় ফাসেক, একেবারে ইসলাম থেকে বের আমরা করছি না। এই মতটি ইমাম মালিক শাফি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন তাদের মত। আগেই বলেছি যে ইখতিলাফ হলে সমাধান করতে গিয়ে নিতে হবে, সমাধান এই নাই যে না না অমুক অমুক বলেছেন সুতরাং ওদের সাথে আমি আছি, অমুক অমুক বলেছেন সুতরাং অমুকের সাথে আছি, না, সমাধান আগে বলা হয়েছে আল্লাহর কাছ থেকে ফয়সালা নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফয়সালা নিতে হবে। এটি হচ্ছে পার্থিব হুকুম যে পৃথিবীতে দুনিয়াতে বেঁচে থাকাকালীন বেনামাজি মুসলিম না মুসলিম নাই, দুটি মত হইল। কোরআন এবং হাদিসের ফয়সালা সম্পর্কে দু একটি হাদিস শুনিয়েছি, আরো দু একটি হাদিস শোনাবো আপনাদেরকে। তার আগে আরো বলি আর একটি ইখতিলাফ, আচ্ছা যদি কাফের হয় তাহলে তার শাস্তি কি, আর যদি কাফের নাও হয় ঠিক আছে, ছোট কুফরি করলো, বড় কাফের হইল না, ইসলাম থেকে বের হয়নি, ইসলামের মধ্যে আছে, কিন্তু বেনামাজির কোন দণ্ডবিধান শাস্তি আছে কিনা, আর একটি বিষয় এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। এ সম্পর্কে শুনুন, যারা বলছেন যে কাফের বড় কাফের এবং ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার মানে মুরতাদ হয়ে গেছে, ইসলাম বিমুখ হয়ে গেছে, মুরতাদের শাস্তি সর্বসম্মতিক্রমে এর উপর ইজমা ঐক্যমত রয়েছে, শাস্তি হচ্ছে হত্যা, হত্যা, তবে তওবার আহ্বান করতে হবে, মুরতাদ হয়ে গেলেও বলতে হবে যে তুমি এখনো চিন্তা করে নাও, তোমার শাস্তি হচ্ছে হত্যা, তুমি এই শাস্তি নেবে না ফিরে আসবে আবার নামাজ শুরু করবে, এটা করবে কে, মুসলিম শাসক, এই দায়িত্ব হচ্ছে মুসলিম শাসক, জনসাধারণের নয়, এই গ্রাম্য বিচার সালিস নয়, সামাজিক বিচার নয়, এই অধিকার হচ্ছে দেশের মুসলিম শাসকের, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন যারা হবেন তাদের। যদি মুরতাদের হুকুম নেওয়া হয় যেটি মত উল্লেখ করলাম, তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা, কিন্তু হত্যার আগে তাকে সুযোগ দেওয়া হবে যে তওবা করবে, জীবন বাঁচাবে, যদি তওবা করো ভালো কথা, তোমার এখনো রাস্তা খোলা আছে তওবার, আর যদি তওবা না করে অথবা যদি ধোকাবাজি করে, তওবা করছে আবার বেরিয়ে যাচ্ছে, না আসলে তওবা সে করতে চায় না, তাহলে তার শাস্তি হচ্ছে মুরতাদ হওয়ার কারণে হত্যা, মুরতাদ হওয়ার কারণে হত্যা, হত্যা এবং হত্যার কারণ হচ্ছে ইসলাম বিমুখ হয়ে যাওয়া, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মত, সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরামদের মত, ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ এর কিতাব নামাজ ত্যাগের বিধান পড়লে এটা পাবেন না, বাংলায় অনুবাদ হয়ে রয়েছে। দ্বিতীয় মত কি বললাম, যে বেনামাজি ছোট কাফের, বড় ফাসেক, ইসলাম থেকে বহিষ্কৃত না, ইসলামের বাইরে যায়নি, মানে মুরতাদ হয়নি, তাহলে বড় ফাসেক রয়েছে এবং ছোট কাফের, ছোট কাফের এই জন্য বলতে হচ্ছে বা ওলামায়ে কেরাম বলেছেন, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কথাটিকে উল্লেখ করেছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে কাফের বলে আখ্যায়িত করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমার মাঝে এবং তাদের মাঝে চুক্তি হবে নামাজের, অর্থাৎ কলিমা পড়লে চুক্তি হবে নামাজের, ফামান তারাকা, কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল, কাফারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফের হয়ে গেল, তাহলে কাফারাকে ফাসিকা কি করে করবেন, রাসূলুল্লাহ হাদিসে রয়েছে। তখন উলামায়ে কেরামরা দুই ভাগে ভাগ হলেন, একদল বলেছেন কাফারা মানে বড় কাফের, নবী সুন্নাহ কাফের বলেছেন বড় কাফের হয়ে গেছে, এবং আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে যারা রয়েছেন যেমন উল্লেখ করলাম, আর ইমাম শাফি এবং মালিক রহমান বলছেন যে কাফারা মানে কুফরুন দুনা কুফরিন, ছোট কাফের হয়েছে, বড় ফাসিক হয়েছে, বড় পাপিষ্ট হয়েছে, ছোট কাফের হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফের বলেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বেশ কিছু বিষয়ে কুফরুন দুনা কুফরুন, যে কুফুরের বিভিন্ন স্তর আছে, এই কথা উল্লেখ করেছেন। যেমন খুন করার ক্ষেত্রে, যেমন লড়াইয়ের ক্ষেত্রে মুসলিম মুসলিমের সাথে লড়াই করে, একদল মুসলিম আরেক দল মুসলিমের বিরুদ্ধে লড়াই করছে, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হয়েছে, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়া, গালি দেওয়া কি ফাসে কি কাজ, ওয়া কিতালুহু মুসলিমদের বিরুদ্ধে লড়াই করা, অস্ত্র ধারণ করা কি কুফরুন, কুফরি কাজ। এই কুফুরি কি? তাহলে একটা লোক যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তার তৌহিদ আল্লাহর একত্ব ঠিক আছে, শিরক করে না, সে ইসলাম থেকে বের হয়নি, খুন করে দিয়েছে বা মানামারি করেছে, তাহলে সে কি বড় কাফের ইসলাম থেকে বেরিয়ে যাবে? না, এই ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরাম একমত যেন না, সে বড় ফাসেক এবং ছোট কাফের। অর্থাৎ আল্লাহর নিয়ামতের কুফুরি করলো, আল্লাহর নিয়ামত হচ্ছে মুসলিম ভাতৃত্ব, সে তার সাথে কুফুরি করল, নিয়ামতের কুফুরি করল, না শুকরি করল। তো যারা বলেছেন যে বেনামাজি বড় কাফের নাই, ছোট কাফের, বড় ফাসেক, তাহলে এর শাস্তি, দুনিয়ার শাস্তি কি? খলিফাতুল মুসলিমিন, মুসলিম সরকারের দায়িত্ব কি বেনামাজি সম্পর্কে? এই ক্ষেত্রে ইমাম শাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিমা এই দুই ইমাম বলছেন যে তাদের শাস্তি তবা করতে বলতে হবে, আগের মতো তবা যদি না করে শাস্তি হচ্ছে হত্যা, কিন্তু হদ স্বরূপ মানে দণ্ডবিধান স্বরূপ মুরতাদ হয়নি, এখনো ইসলামের গণ্ডিতে মহাপাপী হয়ে, চরম অপরাধী হয়ে মুসলিম হয়ে আছে, ফাসেক মুসলিম হয়ে আছে। সুতরাং মুসলিম সরকার দণ্ডবিধান কায়েম করবে, যেমন কোন মুসলিমকে কেউ যদি হত্যা করে তাহলে তার শাস্তি হত্যা, বিবাহিত যদি জেনা করে তার শাস্তি রজম হত্যা, ওই রকমই বেনামাজির শাস্তি ইমামে মালিক ইমামে শাফি এই দুই ইমামের নিকটে হচ্ছে হত্যা কি স্বরূপ, দণ্ডবিধান স্বরূপ, হদ স্বরূপ, দণ্ডবিধান স্বরূপ। যেমন বিবাহিত জেনা করেছে নামাজি, নামাজি লোকের অবস্থা হয় হতে পারে, বিবাহিত নামাজি লোক আর জেনায় লিপ্ত হয়েছে, তাহলে তার শাস্তি হচ্ছে রজম হত্যা, ঠিক তেমনই বেনামাজির শাস্তি হচ্ছে হত্যা, হদ স্বরূপ, তার বেঁচে থাকার অধিকার নেই, তবা করে ফিরে আসুন, আর নাহলে বেঁচে থাকার অধিকার নেই। সবচাইতে হালকা ফতোয়া হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, তিনি বলছেন ইয়াহুবাসু ফিস সিজন, জেলে বন্ধ করে দিতে হবে, আর তাও জেল এক মাস দুই মাসের জেল না, আর দশ দিন বিশ দিনের জেল নয়, হাত্তা ইয়াতুবা আও ইয়ামুতা, হয় তওবা করবে তাহলে জেল থেকে বের হবে, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যদি বের হয় তাহলে ঠিক আছে, আর না হলে জেলে পচে পচে সরে মরে যাবে নামাজি, অতদিন বের হবে না যতদিন পর্যন্ত নামাজি না হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে হালকা ফতোয়া এই ক্ষেত্রে, তার এটি ফতোয়া কোন দলিল ভিত্তিক নয়, অন্যান্য আলেমা কেরামদের যে মতগুলি রয়েছে সেগুলির উপরে বলিষ্ঠ দলিল রয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামরা বেনামাজিকে কাফের বলেছেন, সুতরাং তার শাস্তি কাফের শাস্তির মতো হওয়া উচিত, জেনা আর খুন করার শাস্তি কমের পক্ষে সমতুল্য হইতে হবে বা তার চেয়ে বেশি হইতে হবে। তো এই ছিল ইখতিলাফ, আর ইখতিলাফ আর মতানৈক্য হলে সমাধান বললাম যে আল্লাহ পাকের কাছে ফয়সালা নিতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফয়সালা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজি সম্পর্কে কি বলেছেন, একটি হাদিস শুনলেন, ফামান্তারা কাফাকাত কাফারা, ছেড়ে দিলে কাফের হয়ে যায়, এই হাদিসগুলি আর কিছু অংশ শোনানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দার মাঝে এবং কুফরি শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত, নামাজ, নামাজ পড়লে সে আল্লাহর বান্দা, না হইলে সে কুফরি শিরকে লিপ্ত হইল। এইভাবে বেশ কিছু দলিল এই মর্মে রয়েছে, আয়াত সূরা তওবা থেকে বেশ কিছু শোনানো হয়েছিল, আর দুই একটি হাদিস শোনাই আপনাদেরকে, তারপরে পরলৌকিক অবস্থা বর্ণনা করব। একটি দিক হচ্ছে পরলৌকিক অবস্থা, এবং যদি বেনামাজিকে সহি মতে এবং মাহমুদ রহমতুল্লাহের মতে ধরে নি যে বেনামাজি কাফের, তাহলে তার সাথে আচরণ কি হবে, তার পার্থিব হুকুম মানে তার সাথে আচরণ কি করবেন, এই দুইটি বিষয় শেষখানে উল্লেখ করব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান সাররাহু আইয়াল কাল্লাহ, কেউ যদি পছন্দ করে যে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে, গাদান মুসলিমান, আগামীকালকে মুসলিম হয়ে, আগামীকালকে প্রত্যেক দিন যা আসছে যে আগামীকালকে হোক আর দশ বছর পরেও সেই হচ্ছে আগামীকাল, খুব নিকটে আগামীকালকে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় মুসলিম হয়ে, ফাল ইউহাফিজ আলা হাওলাইস সালাওয়াত, তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজের যেন সুরক্ষা করে, হেফাজত করে, হাইসো ইউনাদা বিহিন্না, যে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়, এমন নয় যে জানতে পারছি না, জানিয়ে দেওয়া হয়। আর আজকাল তো পকেটে পকেটে মোবাইল রয়েছে, টাইম টেবিল রয়েছে, ঘড়ি রয়েছে। ফাইন আল্লাহ সারা আলে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সুনান আল হুদা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে শরীয়ত নাযিল হচ্ছে তা হচ্ছে হিদায়তের আদর্শ, হিদায়তের আদর্শ। ওয়া ইন্নাহুন্না মিন সুনান আল হুদা, এই পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে হিদায়তের আদর্শের অন্তর্ভুক্ত। ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি নামাজ পড়ো কিন্তু ঘরে, কিছু লোকের স্বভাব আছে আমাদের সমাজে, কিছু লোকের স্বভাব আছে ঘরে নামাজ পড়া, ইচ্ছে করে ঘরে নামাজ পড়ে, ফজর নামাজ যদি মসজিদে যায় এত বেশি সময় লাগবে না, অথবা পাঁচ মিনিট লাগে, পাঁচ মিনিট আর কষ্ট করবে না, অথচ দুনিয়ার কাজে ওর রুটি কিনতে যেতে হবে পাঁচ মিনিট হেঁটে যাবে, দুধ কিনতে যেতে হবে পাঁচ মিনিট না দশ মিনিটও হেঁটে যাবে, বং গাড়িতে করে যাবে, নামাজের জন্য না। তোমরা যদি বাড়িতে নামাজ পড়ো, কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফু ফি বাইতিহি, যেমন মুনাফিক রাজারা নামাজের পিছনে থাকে, নামাজ আসতে চায় না, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি তাহলে মুনাফিকরা জামাতে আসতো না, অন্ধকারে, ইশার অন্ধকারে আর ফজরের অন্ধকারে, লা তারাকতুম সুন্নাতা নবীকুম, তাহলে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে দিবে। মনে রাখবেন যে হাদিসে যেখানে সুন্নাত বলা হয়েছে মানে নবীর তরিকা, সেটি ফরজও হতে পারে সুন্নাতও হতে পারে, কারণ সুন্নতটা ফরজের যে বিপরীত, মানে সুন্নত মানে ফরজের মতো গুরুত্বপূর্ণ নয়, এই যে পরিভাষাগুলি মুস্তাহাব, মুবাহ, জায়েজ, এগুলি পরিভাষা ফোকাহায়ে কিরাম আমরা পরে আবিষ্কার করেছেন, হাদিসে যেখানে সুন্নত বলা হয়েছে মানে নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর আদর্শ। বরং কোরআনে কারিম আল্লাহ তাআলার নীতিমালাকে সুন্নাতুল্লাহ বলা হয়েছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নত মানে আল্লাহর নীতিমালার কথা বলা হয়েছে। তো এখানে যে সুন্নত বলা হয়েছে তার মানে এই নয় যে ফেকার ভাষায় সুন্নত মানে ফরজ নয়, সুন্নত না। তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ছেড়ে দাও তাহলে কি হবে, পিছনে নামাজ পড়লে মানে বাড়িতে নামাজ পড়লে তোমরা মসজিদে গেলে না, তাহলে তোমরা নবীর আদর্শকে ছেড়ে ফেলবে। আল্লাহ তারাক তুম সুন্নাতা নবী একুম লা দালালতুম, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে ছেড়ে দাও তো পথ ভ্রষ্ট হয়ে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে। এটি মুসলিম শরীফের রিওয়ায়েত রয়েছে, আবু দাউদে রয়েছে, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে ছেড়ে দাও লা কাফারতুম, হাদিসের অংশটুকু আসছে কাফের হয়ে যাবে, নামাজ ছেড়ে দিলে। অমামিন রাজুল ইয়াতাহার, তারপরে নামাজের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু উল্লেখ করেছেন, কোন মানুষ উযু করলো বাড়িতে বাসাতে, ফাই হুসেন তোহরা, সুন্দর করে উযু করলো, সুম্মা ইয়ামিদু ইলা মাসজিদিন মিন মাহাদিল মাসাজ, যে কোনো মসজিদে গেল যেটা কাছের মসজিদ হয়, আর প্রয়োজনে দূরের মসজিদ গেল, কোনো দোষ নেই, ইল্লা কাতাব আল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইখতু হাসানা, তাহলে আল্লাহ পাক প্রত্যেক কদমে কদমে একটি করে নেকি লিখবেন, ওয়ারফাউ বিহা দারাজা, আর প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক একটি মর্যাদা উঁচু করবেন, ওয়াহুতু আনহু বিহা সাইয়্যা, এবং প্রত্যেক কদমে কদমে একটি করে কি করবেন, গুনাহ মাফ করে দেবেন। তাহলে কি হলো, নেকি লিখা হইল, মর্যাদা উঁচা করা হইল, আর গুনাহ মাফ করা হইল, এক এক কদম। ওয়ালাকাদ রাআইতুনা, বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন যে আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমাদেরকে, আমাদের সাথীদেরকে, সাহাবাইকে, আমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, নামাজ পড়তে যেত না মসজিদে, নামাজ পড়তো না, এইরকম লোক একেবারে মুনাফিক হইতো, আর খালেস নিকুত নির্ভেজাল মুনাফিক, খাঁটি মুনাফিক, মালুমুন নিফাক, সবাই জানতাম যে মুনাফিক সেই জন্য নামাজ পড়ে না। আর আজকাল সব মুসলিমের সন্তান নামাজ পড়ে না, নিজেদেরকে বলে যে আমরা মুসলিম থাকবো, মুসলিম থাকবো, আবার নামাজ পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামানায় যারা পিছনে থেকে যেত মানে জামাতে যেত যেত না, তারাকে আমরা মুনাফিক জানতাম, আর সর্বজন শুনি দিত, সবাই জানতো যে এরা মুনাফিক। ওয়ালাকাদ কানা রাজুল ইউতা বিহি ইউহাদা বাইনা রাজুলাইনি, এমন কি যারা খাঁটি মুসলিম সাহাবায়ে কেরাম তারা মসজিদে আসতো, চলতে পারে না, দুজন মানুষের কাঁধে ভর দিয়ে ঝুলতে ঝুলতে আসত। ইহাদা বাইনারা চলে এসে কাতারে কোন রকম করে দাঁড় করিয়ে দিত বা বসিয়ে দিত। এইভাবেও জামাতে আসত। সাহাবাই কেরামের জামানায় এত গুরুত্ব ছিল মসজিদে নামাজের। সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লামের আরেকটি হাদিস কথা বলছিলাম, আবু দাউদ এসে বলা সাল্লাইতুম ফি বুয়ুতিকুম ওয়া তারাকতুম মাসাজিদাকুম, তোমরা যদি মসজিদ ছেড়ে দিয়ে বাড়িতে ঘরে ঘরে নামাজ পড়ো, তারাকতুম সুন্নাতা নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লামের আদর্শকে তোমরা ছেড়ে ফেলবে। সুতরাং জামাতের নামাজ পড়া ফরজ। এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, একদল বলছেন সুন্নাত মুআক্কাদ, আরেকদল বলছেন যে ওয়াজিব বা ফরজ। ওয়াজিব ফরজ একই জিনিস। তো জামাতে নামাজ পড়া যার কোনো ওজর নেই এবং আজান শুনতে পায়, মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া ফরজ। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যদি নবী করিম সাল্লামের আদর্শ ছেড়ে দাও, লাকাফারতুম, তাহলে তোমরা কি হয়ে যাবে, কাফির হয়ে যাবে, বললেন আবু দাউদের হাদিস। একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যে ওসিয়ত করেছিলেন উম্মতকে, উপদেশ দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ কথা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আস-সালাত, নামাজ, নামাজ, নামাজ, আস-সালাত, আস-সালাত, আস-সালাত। বলেন নি যে আমার ফাতেমার খেয়াল রাখিও, হাসান হোসেনের খেয়াল রাখিও, হ্যাঁ আমার আত্মীয় স্বজনের খেয়াল রাখিও, অমুকের খেয়াল রাখিও, এসব বলেননি। আমার বিবিদের খেয়াল রাখিও, আয়েশার খেয়াল রাখিও, এসব বলেননি। আর সলাত, নামাজ, নামাজ ছাড়া দিন থাকে না, ইসলাম থাকে না। অমা মালাকা তাইমানকুম, এবং তোমাদের দাস দাসীর খেয়াল রাখিও, তোমাদের অধীনে যারা চাকরি করে তাদের খেয়াল রাখে, জুলুম অত্যাচার করিও না। আল্লাহর হকের ক্ষেত্রে সবচাইতে বড় জুলুম হচ্ছে বেনামাজি হওয়া, নামাজ ছাড়া। আর মানুষের হকের ক্ষেত্রে জুলুম হচ্ছে দাস দাসীর অধীনস্থ, তাদের উপর জুলুম অত্যাচার করা। কারণ জানছেন এদের জুলুম অত্যাচার করে আমার বিচার করতে পারবে না, আমার কিছু বাঁকা করতে পারবে না। সুতরাং অনেকেই জুলুম করে, বেইমানি করে, তাদের হক দেয় না। এই দুইটি উপদেশ দিয়েছেন, আল্লাহ হকের ক্ষেত্রে একটি বড় উপদেশ যে নামাজের হেফাজত করবে, আর মানুষের হকের ক্ষেত্রে তোমাদের অধীনে যারা গরিব অসহায় রয়েছে, চাকর নকর রয়েছে, তাদের সাথে সদাচরণ করবে। ইবনে মাজাহ হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থতায় ইন্তেকাল করেছেন, কানা ইয়াকুলু ফি মারাদিহি আল্লাযি তুফিয়া ফিহি, আস-সালাত, আস-সালাত, মা মালাকাত আইমানুকুম, বারবার বলছিলেন তিনি, বরং বলছেন যে তিনবার নয়, হাত্তা মা ইয়াফিদ বিহা লিসানু, বলতে বলতে আর বলতে পারতেন না, কথা আর বের হচ্ছে না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন। ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হলেন দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, যখন খলিফা হলেন তখন প্রত্যেক শহরের গভর্নরদের, দায়িত্বশীলদেরকে চিঠি লিখলেন, আন্নাহু কাতাবা ইলা উম্মালিহি ইন্না আহাম্মা উমুরকুম ইনদি আস-সালাহ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার নিকট এই নয় যে আমার খেলাফত টিকিয়ে রাখতে হবে, আমার বিরুদ্ধে যেন কোথাও বিদ্রোহ না হয়, আমার যেন কোথাও সমালোচনা না হয়, কোথাও যাতে করে দল পাকাপাকি না হয়, এসব কথা বলেন, এসব চিন্তা করেন না। আজকাল যেসব চিন্তা, বরং আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দি আসলা, নামাজ। হে গভর্নর, হে শাসক, হে এমপি, হে মন্ত্রী, হে রাষ্ট্রপতি, হে প্রধানমন্ত্রী, আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের নামাজ। আগে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করাবে। হামান হাফেজাহা, সুতরাং যেই ব্যক্তি নামাজের হেফাজত করল, ওয়া হাফাজা আলাইহা, এবং নিয়মিত নামাজ আদায় করল, হাফেজা দিনাহু, সেই ব্যক্তি তার দীন, ধর্মের, ঈমান, ইসলামের হেফাজত করল, দীনের হেফাজত করল। ওমান গাইয়াহা, আর কেউ যদি নামাজকে বিনষ্ট করে, নামাজ খারাপ করে দিল, সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ে, কখনো পড়ে কখনো পড়ে না, রক্ত চলে যায়, ফাহুয়া লেমা সাহ সেওয়াহ আদিয়াও, তাহলে নামাজ ছাড়া অন্যান্য যে দায়ী দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে আরো বেশি তারা ধ্বংস করবে, নষ্ট করবে। তাহলে কোনোদিনই দেশের হিতাকাঙ্ক্ষী হতে পারে না, বেনামাজি হবে আর দেশের হিতাকাঙ্ক্ষী হবে, দেশপ্রেমী হবে, হতেই পারে না। বেনামাজি হবে আর আর মানুষের মান ইজ্জতের হেফাজত করবে, রক্তের হেফাজত করবে, ধন সম্পদের হেফাজত করবে, চুরি করবে না, ডাকাতি করবে না, ফোন করবে না, দলবাজি করবে না, চাঁদাবাজি করবে না, এটা হতেই পারে। অন্যগুলিকে অবশ্যই নষ্ট করবে, আর বেশি নষ্ট করবে। ওমর খাত্তাব রাজি আল্লাহ তাআলা আনহুর বক্তব্য, যা তিনি চিঠির মুআত্তা মালিকি হাদিসটি রয়েছে, যারা বেনামাজি তাদের পরলৌকিক শাস্তি সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, তার কয়েকটি আয়াত শুনে আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মরিয়মের আয়াত নম্বর 59 এর ইরশাদ করেছেন, আয়াতটি শুরুতে পাঠ করেছি, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, সাহাবাই কেরামগণের পরে এক দল তৈরি হবে যারা কি করবে, নামাজকে নষ্ট করবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, কোরআনে কারিমে ভবিষ্যৎবাণী রয়েছে, কোরআনে কারিমে ভবিষ্যৎবাণী রয়েছে, গায়েব রয়েছে, অদৃশ্য, যা হয়নি 1400 বছর আগে এখন হচ্ছে। বেনামাজির সংখ্যা বেড়ে চলেছে, ঘরে ঘরে বেনামাজি, তারা কি করবে, নামাজকে নষ্ট করবে, ওয়াত্তাবাউ শাহওয়াত, এবং তারা প্রবৃত্তির অনুসরণ করবে, মনের পূজা করবে। প্রবৃত্তির অনুসরণ করা মানে মনের পূজা করা, মন চায় না, ফজর গেল না, দুপুরে রৌদ্র লাগছে অথবা পাকশাক করব, গেল না, এখন না আজকে খেলা আছে, খেলা দেখব, হচ্ছে ইত্তিবায়ে শহর। আল্লাহ পাক বলছেন যে নামাজ নষ্ট করে, এরা কি করে, প্রবৃত্তির পূজা করে, মনের পূজা করে, অত্যাবউ শাহওয়া। সুতরাং এদের শাস্তি ফাসাউ ফাইয়াল কাওনা গাইয়া, সুতরাং এরা গাই নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের একটি নাম বা একটি স্তরের নাম হচ্ছে গাই, আর গাই মানেই হচ্ছে জাহান্নাম। জাহান্নামের বহু নাম আছে, তার মধ্যে একটি হচ্ছে গাই, আল্লাহ পাক এখানে গাই নামটি উল্লেখ করেছেন। ইল্লা মান তাবা, তবে আল্লাহ পাক তওবার দরজা খোলা রেখেছেন এটাও বলেছেন। এতদিন নামাজ ছেড়েছে, এখনো সুযোগ আছে, কিন্তু তওবা মানে এই নয় যে যা কিছুদিন পর তওবা কর, কিছুদিন পর, কতদিন পর, মাস বের কতদিন। এইরকম লোক সাধারণত তওবার তৌফিক পায় না, যে বলে যে আচ্ছা এবার হজ করে নিই তখন নামাজ ধরে নিব, এবার আগামী রমজানে গিয়ে নামাজটা ধরে নেব। হ্যাঁ, এইরকম অনেকে ধারণা রাখে যে বাঁচবো বাঁচবো, তাদেরকে আল্লাহ তওবার তৌফিক দেয় না। তওবার তৌফিক কাদেরকে দেয়, যাদের অন্তরে সততা আছে যে আল্লাহ জানি না আজকে রাত্রে মরে যেতে পারি, সুতরাং এখনই তওবা, আজকে থেকে আর ফজর নামাজ ছাড়বো না, আমার শুধু ত্রুটি ছিল ফজর নামাজ, আর ফজর নামাজ ছাড়বো না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ুযলামুনা শাইআ, আল্লাহ পাক বলেন। তারপরে আয়াতে আয়াত নম্বর 60 সূরা মরিয়ম, তবে যারা তওবা করবে এবং ইমানের নবায়ন করবে, দেখুন এটিও একটি দলিল, ওলামারা বলেছেন যে বেনামাজির অবস্থা বর্ণনা করার পর আল্লাহ বলছেন ইমানের কথা, তাহলে বোঝা গেল যে বেনামাজি হওয়ার কারণে তার ইমান ছিল না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, আর ইমানের শুধু দাবি করলে হবে না, না না আজ আমি মুসলমান হয়ে গেছি এখন ভালো, ওয়া আমিলা সালিহান, যতক্ষণ পর্যন্ত ভালো আমল না করতে শুরু করিবে, অর্থাৎ পাঁচ অক্ত নামাজ পড়তে শুরু না করবে, তবা কবুল হবে না। তবা মানে আস্তাগফিরুল্লাহ পড়া নয়, মন্ত্র নয়। এই জন্য ইমানের পরে আল্লাহ সৎ আমলের কথা বলেছেন, ফাউলাই কাদখুলুনাল জান্নাহ, এরাই জান্নাতে যাবে, তওবা করে নিয়েছে, সংশোধন করে নিয়েছে, এখন পাঁচ অক্ত নামাজি হয়ে গেছে, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। ওয়ালা ইয়ুযলামুনা শাইআ, এবং তাদের উপর কোন রকমের আল্লাহর পক্ষ থেকে জুলম হবে না, আল্লাহ গাফুর রহিম। সূরা মুদাসসির আয়াত নম্বর 43 থেকে শুরু করে কয়েকটি আয়াত রয়েছে, ফি জান্নাতি ইয়াতাসআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, প্রত্যেক গ্রামের জান্নাতি আর জাহান্নামী, জাহান্নামী জাহান্নামে চলে গেছে, জান্নাতি জান্নাতে চলে গেছে, জান্নাতিরা জান্নাতে গিয়ে দেখবে অনেক গ্রামবাসী দেখতে পায় না জান্নাতি, তার মানে ওরা কোথায় গেছে, জাহান্নামে গেছে। অনেক বন্ধু বান্ধব কোম্পানিতে ছিল, তাদের সাথে চাকরি করেছি, নেই জান্নাতে নেই, তার মানে কোথায় গেছে, তারা জাহান্নামে গেছে। ইয়াতাসা আলুন, তখন তারা জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক তাদের সুযোগ করে দেবেন জিজ্ঞাসা। আজকে যদি যান্ত্রিক সভ্যতার যুগে এই ছোট্ট একটি মোবাইল দিয়ে যদি সারা দুনিয়ার যে কোনো জায়গায়, হ্যাঁ যে কোনো মহাদেশে আছে, বনে জঙ্গলে আছে, সেখানেও আপনি খবর নিতে পারছেন, হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন, খবর নিয়ে নিতে পারছেন। জান্নাতিরা জান্নাতের নিজ নিজ আসনে বসে খোঁজ নেবে, জিজ্ঞাসা করবে, মা সালাকা কুফি সাকার, মাধ্যম দিয়ে নয়, যদি মাধ্যম দিয়ে হইতো তাহলে মা সালাকা হুম, তাদের অবস্থাকে, হে ফেরেশতারা আমাদের গ্রামের ওই লোকগুলিকে কেন দেখতে পাই না, ইহুদি তাদের বলতে না, তাদের বলেনি মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন, সাকার একটি জাহান্নামের নাম, তোমরা জাহান্নামে কেন, তোমরা জান্নাতে পেলাম না তোমাদেরকে। উত্তর কি হবে ওইসব আত্মীয় স্বজন, বংশের বেনামাজি, হ্যাঁ গ্রামের বেনামাজি, কোম্পানির বেনামাজি, বন্ধু বান্ধব পরিচিত বেনামাজি, তাদের প্রথম উত্তর কালু লামনাকো মিনাল মুসল্লি, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে বেনামাজি হওয়া, এই আয়াত স্পষ্ট। তারপরে অন্যান্য কিছু পাপের কথা উল্লেখ করেছে, বললাম না কোন তেমন মিসকিন, আমরা মিসকিনকে অন্নদান করতাম না মানে জাকাত দিতাম না, প্রধান কারণ হচ্ছে বেনামাজি হওয়া। তাহলে বেনামাজি যে জাহান্নামে যাবে এটা কোরআন করিম দ্বারা স্পষ্ট। আল্লাহ পাক বলে সূরা মাউনি সবার মুখস্থ আছে, কি বলেছেন, ফাওয়াইলুল মুসাল্লিন, দুর্ভোগ রয়েছে, ওয়াইলের একটি অর্থ হচ্ছে দুর্ভোগ মানে শাস্তি, ধ্বংস, সর্বনাশ, আর আরেকটি অর্থ হচ্ছে ওয়াইল জাহান্নামের নাম, ওয়াইলু ইয়াউমায়াযিল মুকাজ্জিবিন, ওয়াইল ওয়াইল শব্দটি আসছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজিদের জন্য ওয়াইল রয়েছে মানে জাহান্নাম রয়েছে। তাহলে যদি এক শ্রেণীর নামাজি কখনো কখনো নামাজ পড়েছে, গাফিলতির সাথে নামাজ পড়ে, তাদের জন্য যদি জাহান্নাম হয় তাহলে যারা বেনামাজি তাদের কি অবস্থা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফিল থাকতো, নামাজ থেকে আল্লাহ বলেছে আন সালাতিহিম, নামাজ ফজরে হচ্ছে, নামাজ থেকে গাফিল হয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, নামাজ হচ্ছে সে রাস্তায় বসে আছে, নামাজ হচ্ছে সে কেনাকাটা করছে, নামাজ হচ্ছে সে খেলা দেখছে ইত্যাদি, আন সালাতিহিম সাহুন, নামাজ হতে যারা গাফিল কিন্তু কখনো কখনো নামাজ পড়ে, জুমা পড়া মুসলমান, ঈদ পড়া মুসলমান, দিনে দুই এক যা হইলো হইলো পড়ে নিল, এইরকম লোকগুলি সম্পর্কে আয়াতে বলা হয়েছে, সূরা মাউনে বলা হয়েছে। আল্লাযীনা ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, শ্বশুর বাড়ি গেলে নামাজি হয়ে যায়, ইউরাউন লোক দেখানো নামাজ, আব্বা যদি নামাজি, আব্বার সামনে নামাজি হয়ে যায়, হ্যাঁ মা বকতে শুরু করেছে নামাজ পড়তে যা, বেনামাজি কথা কাজ খেতে তো বলা তোকে, চলে গেল একবার দুবার মাঝে মাঝে, হ্যাঁ ভালো মানুষরা আছে, সামাজিক কোনো অনুষ্ঠান হচ্ছে, জালসার দিনে দেখুন আমাদের সব মাহফিল যখন হয় সব টুপি আর পাঞ্জাবি, হ্যাঁ নামাজি নামাজি হয়ে গেল সেই দিনে। আল্লাযীনা ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, কথা যেখানে যে এরকম পরিবেশ দেখলো নামাজি পরিবেশ নামাজ পড়লো, কফিল মালিক মাশাআল্লাহ জিন্দার নামাজি তার সাথে নামাজ পড়ে নিল, অথবা ডিউটির সময় আর এক শ্রেণীর নামাজ আছে প্রবাসীদের মধ্যে, নিজের সময় ঘাটতি করে নামাজ পড়বে না, জোহরের সময় ডিউটি সে দোকান বন্ধ হয়ে গেছে ওকে পাকশাক করছে নামাজ পড়বে না, আসর সময় ঘোয়াবাস করে নামাজ পড়বে না, কিন্তু মাগরিব এশা দেখেন সংখ্যা গুনে দেখেন, জোহর আসরের সাথে মাগরিব এশাকে তুলনা করে বাজারে দেখেন আমার কথা সত্য প্রমাণ হবে, মাগরিব এশা যেহেতু ডিউটির সময় এই সময় নামাজ পড়তে গেলে একটু রিস্ক পেয়ে গেলাম, কোম্পানি ফ্যাক্টরিতে যারা চাকরি করে ওই রকমই দুপুরে চাকরি করে যারা আছে ডিউটিটা আছে তখন নামাজ পড়তে গেল, নামাজ পড়তে গিয়ে 10 মিনিট থেকে আধা ঘন্টা লাগিয়ে আসবে, এরা হল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, ওয়াইল নামক জাহান্নাম ওই সব নামাজিদের জন্য যারা নামাজ হতে আসলে গাফিল কিন্তু ডিউটি হালকা করার জন্য, অথবা কারো চক্ষু লজ্জায়, কারো চাপে পড়ে, কাউকে খুশি করার জন্য, বেতন বাড়ানোর জন্য, কবির খুশি হলে বেতনটা বাড়বে। আল্লাযীনা ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, এদেরকে আল্লাহ পাক মুনাফিক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া কাদুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউন আন-নাস ওয়া লা ইযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, এই আয়াত গত আলোচনাতে এর তরজমা করে দিয়েছি, সুতরাং আর এর তরজমা করেছেন, আল্লাহ পাক এদেরকে মুনাফিক বলেছেন, ইউরাউন আন-নাস লোক দেখানো নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ করার জন্য নয়, আল্লাহর জিকির আজকারের জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নাহু যাকারা সালাত ইয়াউমান, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের কথা উল্লেখ করলেন, ফাকাল আর বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি নামাজের সুরক্ষা করে, সুরক্ষা মানে বুঝতেই পারছেন, সুরক্ষা মানে এই নয় যে আপনার ছিঁড়া পকেটে টাকা রাখেন, হ্যাঁ পকেটে টাকা রেখেছেন ঠিকই, বাইরে ফেলে দেননি, পকেটে রেখেছেন কিন্তু পকেট ছিঁড়া, এরকম রাখবেন কি? তাহলে আপনি টাকার হেফাজত করলেন না, মানি ব্যাগের হেফাজত করলেন না, এই কামার হেফাজত করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতের কথা বলেছেন, কোরআনে কারিমে কয়েক আয়াতে আল্লাহ পাক হেফাজতের কথা বলেছেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম হাফিজুন, হেফাজতের কথা আল্লাহ পাক বলেছেন। যেই ব্যক্তি নামাজের হেফাজত করল, এই নামাজ তার জন্য নূর হবে, নূর হবে, আলো দেবে কাল কিয়ামতে হাশরের মাঠে, জান্নাতের রাস্তা দেখাবে নূরে, আলোতে নূরে জান্নাতের রাস্তা দেখতে হবে। অবুরহানান, এবং অকাট্য প্রমাণ হবে যে সে মুসলিম ছিল, প্রুফ তার কাছে, বুরহান মানে প্রুফ, অকাট্য প্রমাণ, দলিল চাইতে মজবুত প্রমাণকে বলা হয় বুরহান। দলিল মানে প্রমাণ, আর বুরহান মানে প্রমাণ, কিন্তু বুরহান মানে অকাট্য প্রমাণ। তাহলে নামাজ হবে অকাট্য প্রমাণ যে আপনি মুসলিম কাল কিয়ামত। ও নাজাতান, এবং মুক্তির উপায় হবে ইয়াউমাল কিয়ামতের দিনে, অমাল্লাম ইয়াহাফিজ আলাইহা, আর কেউ যদি নামাজের হেফাজত না করে, কখনো পড়লো কখনো পড়লো না, চার রক্ত পড়ে ফজর পড়ে না, লাম ইয়াকুন লাহু নূরুন, তার আলো হবে না কাল কিয়ামতে, জান্নাতের রাস্তা দেখতে পাবে না, অন্ধকার অন্ধকারে নিমজ্জিত থাকবে। ওয়ালা বুরহান, না অকাট্য প্রমাণ থাকবে তার মুসলিম হওয়ার। ওয়ালা নাজাতান, আর না নাজাত, মুক্তি হবে তার, রেহাই হবে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে কার সাথে উঠবে? মা কারুনা ও ফিরআউনা ও হামানা ও উবাই ইবনে খালফ, কাফেরদের বড় বড় যুগে যুগে যত নেতা ছিল, কারুনের সাথে হাসুর হল। কারুন যদি জান্নাতে যায় তাহলে বেনামাজ জান্নাতে যাবে, কারুনও জান্নাতে যাবে না, বেনামাজ জান্নাতে যাবে না, ফিরআউন কাফের জান্নাতে কোনোদিন যাবে না, সুতরাং বেনামাজিও যাবে না। কারণের সাথে হবে, ফেরাউনের সাথে হবে, ফেরাউনের মন্ত্রী হামানের সাথে হবে, ওবাই ইবনে খালাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য এগিয়ে এসেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের অস্ত্র দ্বারা তাকে সামান্য আঁচল লেগেছিল, ধ্বংস হয়েছিল, তার সাথে হবে। মুসনাদ আহমদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস নামাজ সম্পর্কে শোনায়, নামাজ যখন উঠে গেছে উম্মতে আর কোন কল্যাণ নেই, যেই বাড়ি থেকে নামাজ উঠে গেছে, যেই সমাজ থেকে নামাজ উঠে গেছে, যেই দেশ থেকে নামাজ উঠে গেছে, সেখানে আর কোনো মঙ্গল নেই, এটি শেষ, শেষ কল্যাণ ছিল যা উঠে গেছে, আর কোনো কল্যাণ সেই জাতিতে নেই। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউনকাযান্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়াতান, ইসলামের যে রশি রয়েছে ছিন্ন হইতে থাকবে, ছিন্ন হইতে থাকবে, ছিন্ন হতে হতে কুল ফাকুল্লামা ইনতাকাযাত উরওয়াতান তাশাব্বাসান নাসু বিল্লাতি তালিহা, যখন ছিঁড়তে থাকবে আবার ওটাকে ঠিক করে ধরবে, এইভাবে রিপেয়ারিং হচ্ছে। মুসলিম উম্মতে অনেক পাপ এইভাবে শুরু হয়েছে, ধীরে ধীরে ধীরে ধীরে একটা পাপ এলো, একটা পাপ এলো, আচ্ছা যাক এই পাপ থেকে এই পাপ, আর একটা পাপ আসলো, মুক্ত হইলো এই পাপ থেকে। তো ইসলামের রশি এভাবে ছিঁড়তে থাকবে, যখন ছিঁড়ে যাবে আর একটা রশি ধরতে থাকবে, আর কোন রকম আর রশিটাকে ঠিক করে ধরতে থাকবে। ওয়া উলাহুন্না নাকদান আল হুকম ওয়া আখিরুহুন্না আস-সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের রশির প্রথম যে বাঁধনটা ছিঁড়ে যাবে সেটা হচ্ছে ইসলামী শাসন, ইসলামী শাসন মানে ইসলামী আইনের বাস্তবায়ন। আজকাল দেখুন কতটি মুসলিম রাষ্ট্র আছে, মনে আছে? 56, 56 বা 57, 57। তো যাই হোক, এই 57 রাষ্ট্র দেখে ইসলামী আইনের বাস্তবায়ন আছে এই সৌদি আরব ছাড়া আমার মনে হয় কোথাও নেই, যদিও কোথাও দাবি করে হয়তো দেশটি দেশ এরকম আছে, ইসলামী আইনের বাস্তবায়ন পৃথিবীতে কোথাও নেই, জাতিতে মুসলিম ইসলামী আইনের বাস্তবায়ন নেই, বরং ইসলাম দ্রোহিত, মানব রচিত বিধান আর ইসলামী আইনের বাস্তবায়নের কথা বললে ওরা চরম অপরাধী। কেন ইসলামী আইনের কথা বললো? তারা চরম অপরাধী। তারা আখের হন, আর সর্বশেষ রশি একবারে ছিঁড়ে যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইসলামের, তা হচ্ছে আস-সালাত নামাজ। বর্তমান জামানা এমন একটা জামানা, আল্লাহ পাকের অভিশাপ যে মুসলিম জাতি ইসলামী আইনের বাস্তবায়ন ছেড়ে দিয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে, আদালতে, হ্যাঁ তাদের কলেজ ইউনিভার্সিটি বিদ্যালয়ে, আর তার সাথে সাথে নামাজও ছেড়ে ফেলেছে অধিকাংশ। সর্বশেষ নামাজ যখন সমাজ থেকে উঠে যাবে আর কিছু থাকবে না ইসলামের, এ হয়েছে অবস্থা মুসলিমদের। মুসনাদ আহমদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ সম্পর্কে বিশেষ করে একটি হাদিস দাবি করেছেন বুখারী শরীফে, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিত আমালু, আসরের নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। বলুন, আসর নামাজ ছেড়ে দিলে যদি আমল নষ্ট হয়ে যায়, জোর পড়লো আসর পড়লো না, আমল নষ্ট করে দিল। আসরের নামাজের চাইতে বেশি গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ফজর নামাজের কথা। তাহলে ফজর নামাজ যে ছেড়ে দিল, মাগরিব পড়লো, ইশা পড়লো, আর ফজর পড়লো না, আমল নষ্ট করে ফেললো তার, থাকা থামে তা বলা, তাও হাদিস বুখারী শরীফের হাদিস। তো এই দলিলগুলি উল্লেখ করার পরে সংক্ষেপে এখন বলি যে বেনামাজি তাহলে সহি মত হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যে মুসলিম নাই, ইসলামে আসতে হলে নামাজি ও তওবা করে ফিরে আসতে হবে। মুসলিম নয় তাহলে তার সাথে আচরণ কি হইতে হবে? ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার নামাজ ত্যাগের বিধানে উল্লেখ করেছেন প্রথম পার্থিব হুকুমগুলি, উল্লেখ করেছেন যে বেনামাজি তাহলে কারো অভিভাবক হতে পারবে না, বেনামাজি অভিভাবক হতে পারবে না, মেয়ের বিবাহ আর বাবা বেনামাজ অভিভাবক নয়। তাহলে চাচাকে খোঁজ করতে হবে, নামাজি চাচা আছে কিনা, দাদা আছে কিনা, বা ভাই নামাজি আর বাবা হচ্ছে বেনামাজি, বাবাকে সরিয়ে দিয়ে ভাই বিয়ে দেবে, ওলি হইতে পারে না। বেনামাজি যদি হয়ে যায় তাহলে মুসলিমের ধন সম্পদের অধিকারী হবে না, ওয়ারিস হবে না। বাবা নামাজি মানুষ, ইন্তেকাল করেছেন, আর ছেলে দুটো বেনামাজি, দুটো নামাজি, তাহলে বেনামাজি এই যে দুই ছেলে তারা ওয়ারিস হবে না বাবার ধন সম্পদে, কারণ মুরতাদ ওয়ারিস হয় না। ওয়ারিস ওয়ারাসাত থেকে ধন সম্পদের হক থেকে অধিকার থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ হচ্ছে ধর্ম পরিবর্তন হয়ে যাওয়া, এই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত পাঁচ অক্ত নামাজ কায়েম না করবে, নামাজি বাবা থেকে, নামাজি মায়ের থেকে ধন সম্পদের হক পাবে না। বেনামাজি যখন মুরতাদ তাহলে মক্কায় প্রবেশ করা জায়েজ নয়। আর আজ অসংখ্য বেনামাজি হজে যায়, উমরায় যায়, বেনামাজি হজ চলেছে, পয়সা হাতে হজে চলেছে, বেনামাজি উমরায় যায়, ঘন ঘন উমরায় যায়, কবুল হবে না, কিছুই কবুল হবে না, বরং এইরকম বেনামাজের মক্কা মদিনা যাওয়াই জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক হচ্ছে নাপাক, ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারামা বাদা আনহিম হাজা, সুতরাং মসজিদে হারামের নিকটবর্তী যাতে এর এই বছরের পরে আর না হয়। আর এর আগে উল্লেখ করেছি যে মুশরিক কাফের বেনামাজি সমান অপরাধী, সমান অপরাধী। সুতরাং ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ এই আয়াতি দলিল পেশ করে বলেছেন যে মুশরিকের মতো অবস্থা হচ্ছে বেনামাজির, বেনামাজি অধিকার রাখে না মক্কায় প্রবেশের। বেনামাজির জবাই করা পশু, গরু ছাগল মুরগ মুরগি হাঁস জবাই করেছে, খাওয়া জায়েজ নয়, এবং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোন আত্মীয় বাড়ি গেছেন, বেনামাজি খেতে হবে বলে আমি জবাই করে দেব, যতটুকু করতে পারবে কমপক্ষে এতটুকু করেন, বেনামাজির জবাই করা খাওয়া জায়েজ নয়, কারণ কুফুরির অবস্থায় কেউ যদি জবাই করে তা খাওয়া জায়েজ নয়। বেনামাজির জানাজা পড়া জায়েজ নয়। পাঁচ নম্বর হচ্ছে লা ইয়াজুজু সলাতুল জানাজা, বেনামাজির জানাজার নামাজ পড়া জায়েজ নয়। তাহলে ইমাম হোসেন কি বলছেন, বেনামাজিকে নিয়ে গিয়ে এমনি পুঁতে দিতে হবে, এমনি নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিতে হবে। ছয় নম্বরে হচ্ছে বেনামাজিকে মেয়ে দেওয়া বা বোন দেওয়া, কোন মুসলিম নামাজি মেয়ের সাথে বিবাহ দেওয়া যায় না। আর যদি বিবাহ আগে হয়ে গিয়ে থাকে, নামাজ পড়বো অদা করে অথবা নামাজ পড়তো নামাজ ছেড়ে দিয়েছে, তাহলে মেয়েকে ছাড়িয়ে নিতে হবে তার কাছ থেকে, বোনকে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে হবে, কারণ মুশরিক কাফের কাছে কোন মুসলিম নারীকে মেয়েকে রাখা যায় না। এই ছয়টি পার্থিব বিধান কথা উল্লেখ করেছেন ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, নামাজ ত্যাগের বিধানের শেষ দিকে পাবেন। আখিরাতে, আখিরাতে আল্লাহ পাক রব্বের কঠোর শাস্তি রয়েছে, চিরকালের জাহান্নাম, এবং আরো বেশ কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে, সেগুলি উল্লেখ করেছেন ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। এই নামাজ ত্যাগের বিধানে তার একটি হচ্ছে যে কাল কিয়ামতে হাশরের মাঠে ফেরেশতাগণ বেনামাজিকে মার দিবে, চরম মার দিবে হাসরের মাঠে। ওয়ালাউ তারা ইযা তাফাল্লাযিনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতাগণ বেনামাজি কাফির যারা দিন থেকে বেরিয়ে গেছে নামাজ ছেড়ে এবং অন্যান্য কাফের যারা, তাদের মুখে মার দিবে এবং পিঠে মার দিবে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, পাশেও মার দিবে পিছে মার দিবে আর মুখমণ্ডলেও মার দিবে, আল্লাহ পাকের সাথ করেছেন। এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত গছের সূরে আযাবে ইন্নাল্লাহ লানাল কাফিরিন ওয়া আ'আদা লাহুম সাইরা, আল্লাহ পাক কাফেরদের উপর অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য সাইর উত্তপ্ত জাহান্নাম তৈরি করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, না কোনো বন্ধু পাবে আর না কাউকে কোনো সাহায্যকারী পাবে, সুপারিশ হবে। এখানে আরো বলি, ওই যে আয়াতটি বললাম যে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে লাম নাকুম মিনাল মুসাল্লিন, তোমরা জাহান্নামে কেন কি বলবে যে আমরা নামাজ পড়তাম না। তার দুটো আয়াত পরে বলা হচ্ছে ফামাতান ফাহুম শাফাতু শাফিঈন, এই বেনামাজিদের জন্য কোনো সুপারিশকারী সুপারিশও নেই। সুতরাং বেনামাজিদেরকে বলবো যে কথা ভাববেন না যে আমার জন্য সুপারিশ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হবে না, কোন আম্বিয়ার সুপারিশ হবে। এমন কি আমি গত সপ্তাহে একজনের কথা শুনলাম যে বেনামাজি এখানে আছে, বেনামাজি আর তার ছেলেকে হাফেজ করেছে জাহেল, বেনামাজি হাফেজ করেছে, উদ্দেশ্য কি? বলছে উদ্দেশ্য ওই যে জাল হাদিস শুনে আছে যে দশ জন লোক বংশ থেকে নিয়ে যাবে জাহান্নাম থেকে উঠিয়ে কোথায় জান্নাতে। আল্লাহ পাক কোরআনে কি বলছেন বেনামাজির ক্ষেত্রে ফামা তানফাউম শাফাআতু শাফিঈন, কোন সুপারিশকারী সুপারিশ কাজ, হাফেজের সুপারিশ তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ হবে না বেনামাজির জন্য। সুপারিশ হবে চোরের জন্য, সুপারিশ হবে ডাকাতের জন্য, সুপারিশ হবে জুয়া খেলেছে মদ খেয়েছে এইরকম ফাঁসে, কিন্তু নামাজি, কিন্তু পাঁচাত্তর নামাজি। আবার আমাদের দেশের মতো নয়, আমাদের দেশে তো যে জুয়া খেলেও নামাজি হয় না, হ্যাঁ যে মদ খেয়েও নামাজি হয় না, হ্যাঁ চোর ডাকাত কোনোদিন নামাজি দেখা যায়নি আমাদের দেশে, ওদের জন্য না বেনামাজি শেষ ওখান থেকে। তো তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দরজা, প্রশস্ত দরজা খুলে রেখেছেন, এই দরজার কথা দিয়ে আমার আলোচনা শেষ করছি। সেই দরজার নাম কি? একটি দরজা আল্লাহ পাক রব্বুল খুলে রেখেছেন, সেই দরজা এখনো বেনামাজিদের সামনে খোলা আছে, তওবার দরজা। তওবার দরজা খোলা আছে, কখন বন্ধ হবে? হ্যাঁ সূর্য পশ্চিম দিকে উঠার অপেক্ষা করবেন যে কেমন হোক, ওটা তো দূরে আছে। একটা হচ্ছে যে সূর্য যেদিন পশ্চিম দিক দিয়ে উঠে যাবে সেদিন দরজা বন্ধ, সবার জন্য বন্ধ হয়ে যাবে। আর প্রত্যেক মানুষের নিজ নিজ তওবার দরজা বন্ধ হবে কখন? যখন মৃত্যুর অবস্থাকে অবলোকন করে নেবে, আযাবের ফেরেশতা দেখে নিয়েছে, মৃত্যু মুহূর্তে পৌঁছে গেছে। নবী করিম বলছেন ইউকবালু তওবাতুল আবদে মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গর্গা এখানে এজা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালীতে এখন আত্মা পৌঁছে গেছে আর আযাবের ফেরেশতাদেরকে দেখে নিয়েছে, ধমক দিচ্ছে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা বের হও, বের হও ইলা গাযাবিল্লাহ, আল্লাহর গজবের জন্য। এই অবস্থা যখন দেখে নেবে তখন তওবা করবে, তখন তওবা কবুল হবে না। এই অবস্থায় ফেরাউনও তওবা করেছিল। সুতরাং বেনামাজিরা শেষখানে কলপড়ান কলপড়ান শরবত দেন করে যে আমাদের দেশের লোকেরা, ওই সময় আর কোনো কাজে আসবে না, ওই সময় তওবা করে কাজে আসবে না। সুতরাং আল্লাহর হস্তে তার আগেই তওবা করেন বেনামাজিরা, আধা নামাজিরা, নিম্ন নামাজিরা, কিছু নামাজিরা, আল্লাহ পাক যেন তাদেরকে ফুল নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের উম্মতে মুসলিমার যেসব নামাজে ত্রুটি করা লোকের রয়েছে, আধা নামাজি হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। পাঁচাক্ত নামাজ কায়েম করা যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যেসব ভাইয়েরা তওবা করেন আল্লাহ পাক তাদের খালেস তওবা করা যেন তৌফিক দান করেন। আল্লাহ অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বেশি বেশি নেক আমলে যেন তৌফিক দান করেন। ফজর নামাজ বা জামাত আমাদেরকে আদায় করা যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইমানকে যেন মজবুত করে দেন। পরকালে আল্লাহ পাক রব্বুল যেন সুখময় স্থান আমাদেরকে দান করেন। আল্লাহ পাক যেন দুনিয়াতে আমাদেরকে সুখী করেন। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ রয়েছে, পীড়িত রয়েছে, পেরেশান রয়েছে, আল্লাহ পাক তাদের পেরেশানি যেন, তাদের অসুস্থতা যেন দূর করে দেন। যারা কোনো বিপদ আপদ রয়েছে আল্লাহ পাক যেন বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল যেন তৌফিক দান করেন। আমাদের ভাইদেরকে যেসব ভাইয়েরা দিনের দাওয়াতের কাজ করছেন আল্লাহ পাক তাদের দাওয়াতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজনদের যেন হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গত জুমায় এক ভাইয়ের মা মারা গেছে, সেজন্য আপনার কাছে দোয়া আছে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন, আল্লাহ পাক কবর আযাবকে যেন দূর করে দেন, আল্লাহ পাক রব্বুল যেন তাকে সুখী করেন। প্রশ্ন করেছেন ভাই যে আগে নামাজ পড়তাম না কিন্তু বক্তব্য শোনার পরে এখন নামাজের গুরুত্ব বুঝতে পেরেছি, এখন আমরা নামাজ পড়ছি, তো আগের গুনাহগুলি কি মাফ হবে? নবী করিম সাল্লাল্লাহু কি বলেছেন আত তায়েব মিনাজ জামবে, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে কামাল্লা জামবাল্লাহ, যেন তার গুনাহই হয়নি। আর তার সাথে সাথে বেশি বেশি নেক আমল করতে হবে, সুন্নত বারো রাকাতের হেফাজত করেন, এটা দিয়ে ওই ঘাটতিগুলো পূরণ হবে। বেতরের হেফাজত করেন, এছাড়া যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন বা কিছু নামাজ রাত্রে পড়তে পারেন, মাঝে মাঝেও পারেন, তাহলে এগুলির ঘাটতি পূরণ হবে, যেমন হাদিসে রয়েছে। কালকে আমাকে আল্লাহ বলবেন যে এই বান্দার তো নামাজে ঘাটতি আছে, তো দেখো তার হালমিনতা ও কোন নফল সুন্নত নামাজ তাহাজ্জুদ নামাজ আছে কিনা। সুতরাং এগুলি বেশি বেশি বাড়াইবার চেষ্টা করেন, আরো অন্যান্য নেক আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ গুনাহ খাতা মাফ করবেন। খালেস অন্তর থেকে তওবা করলে আল্লাহর দরজা খোলা আছে। সূরা ফুরকানের ওই আয়াতের শেষে রয়েছে যে আয়াতে আল্লাহ পাক শিরকের গুনাহ, খুনের গুনাহ আর জিনার গুনার কথা উল্লেখ করেছেন, তারপরে তওবার সুসংবাদ দিচ্ছেন। ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাওলাকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে দিবেন, আল্লাহ পাক বলেছেন, সুসংবাদ দিয়েছেন। সুতরাং এখনো সুসংবাদ রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত রয়েছে, আমাদের আত্মা শরীরে রয়েছে, এখনো সুযোগ আছে। আর এর জন্য আগামীতে আগামীতে আগামীতে ভবিষ্যতে এরকম করলে হবে না, এখনই তওবা করতে হবে। কারণ যেটুকু সময় এখন যে বর্তমান চলছে এটি আমার হাতে আছে, এক মিনিট পরে যে কি সময় হবে সেটা আমার আপনার হাতে নেই। একবার বলছেন যে অনেকে আছে সৌদি ইমামের পিছনে নামাজ পড়েন, তাদের একবার জিজ্ঞাসা করছেন অনেকে আছে সৌদি ইমামের পিছনে নামাজ পড়েন কি জন্য, যদি এই বিদাতি ধারণায় হয়, হ্যাঁ, যে এরা মুসলমান নয়, কোন মুসলিমকে কেউ যদি মনে করে মুসলমান না তো নিজে মুসলমান থাকবে না। নবী কারীম বলেছেন কেউ যদি কোন মুসলিমকে বলে যে তুমি মুসলমান নাও কাফের, তাহলে দুইজনের একজন কাফের অবশ্যই হবে, ফাকাদ বাআদহি আহাদুহুমা, দুইজনের এক অবশ্যই কাফের হবে। সুতরাং মুসলিমকে সবসময় কথা বললে চিন্তা করে দলিল সহ কথা বলে। আপনি শিরকি ডুবে আছেন কবর মাজারে আর আপনার সংশোধনের জন্য বলছেন নিজে মুশরিকে আছেন, অন্যকে আপনি কাফের করবেন? জুমার নামাজ যদি কেউ না পড়তে পারে জিজ্ঞাসা করেছেন, তাহলে জোহর পড়তে হবে। জুমার নামাজের কাজা নেই, জুমার নামাজের বিকল্প বদল হচ্ছে জোহর পড়া। এইরকম যারা মাজুর অসুস্থ মসজিদে জুমা মসজিদে যেতে পারবে না, অসুস্থ, তারা জোহর পড়বে। এইরকমই সফরে আছে আর জুমা মসজিদ এরকম সামনে পেল না, সফরে জুমা পড়া ফরজ নয়, তাহলে জোহর পড়বে। তাতে মহিলারা জোহর পড়বে। জি, বলছেন যে এক রাকাতের নিয়ত করে বেতন নামাজ শুরু করে দেওয়ার পরে মানে ভুলে দাঁড়িয়ে গিয়ে কেরাত শুরু করে দিয়েছেন, এখন দুই তিন রাকাত পড়ে পড়ুন, দাঁড়িয়ে গেছেন তাহলে তিন রাকাত পড়ে নেন। এক রাকাত বেতন পড়া যায়, এক রাকাতে নিয়ত করেছিলেন তারপরে দুই রাকাতের বেলা উঠে গেছেন, তাহলে তিন রাকাত পড়া করে নেন। সময়ের অভাবে তাহাজ্জুদ নামাজ চার রাকাত পড়লে চলবে, রাত্রের নামাজ দুই রাকাত পড়ে সালাম ফেরত পারেন, দুই রাকাত করে সালাম দিন যতটা আপনি পারেন, আজানের আগে যতটা হলে দুই রাকাত হলো চার হইল। আর যদি বেশিরভাগ দিনে আপনি উঠতে পারেন তাহলে বেতর রাখেন, আর যদি দেখা যায় বেশিরভাগ দিনে রাত্রে উঠতে পারছেন না আপনি, মিস হয়ে যাচ্ছে, তাহলে বেতর পড়ে শুয়ে যান, বেতর পড়ে শুয়ে যান, আর পরে উঠতে পারলে দুই চার ছয় আট যাব জোড়া করে পড়েন, আর দ্বিতীয়বার বেতর পড়বেন না। কিন্তু যারা নিয়মিত প্রায় উঠতে পারছেন, মাসে বিশ দিন পঁচিশ দিন উঠতে পারছেন, তাহলে আশা করি আপনি তাহাজ্জুদ গুজার, হয়তো পাঁচ দিন দশ দিন সাত দিনের উঠতে পারছেন না, তাহলে শেষখানে বেতরটি পড়াই হচ্ছে উত্তম। তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ শেষ করে ইজালু আখেরা সালাতিকুম বিল্লাইলে ভিতর, নবী সাল্লাহ বলছেন তোমাদের রাতের শেষ নামাজ বেতর করো। কিন্তু এটি ফরজ কাজ নয়, যদি আপনার আশঙ্কা থাকে যে আমি বেশিরভাগই তো উঠতে পারি না, ফজর আজান হয়ে যায়, তাহলে বেতর পড়ে ঘুমিয়ে যান, আর রাত্রে জাগতে পারলে দুই চার ছয় আট যা পারেন পড়ে নেন, দশ। টাখনার উপরে কাপড় শুধু নামাজের ভিতরে উঠাতে হবে না সবসময়? টাখনার উপরে কাপড় সবসময় রাখতে হবে, টাখনার নিচে কাপড় নিয়ে যাওয়া হারাম, এর নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। যদি একটি জয়ীফ হাদিসে এরকম আছে যে টাখনার নিচে কাপড় নামাজের অবস্থায় গেলে উজু নষ্ট হয়ে যাবে, এবং না উজু নষ্ট হয়ে যাবে সেজন্য নামাজ হবে না। এই হাদিসটার জন্য অনেকের ধারণা যে এটা নামাজের সাথে খাস, নামাজের সময় ফোল্ড করে নেয় প্যান্টকে, কিন্তু না, অন্য হাদিসে রয়েছে যে টাখনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, টাখনার নিচে যারা কাপড় ঝোলাবে তাদের দিকে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন না কালকে আমতে। সুতরাং সাবধান, কাবিরা গুনাহ টাখনার নিচে কাপড় নিয়ে যাওয়া, এটাকে কাবিরাই মনে করেন অনেকে। আল্লাহর হুকুম মানে আদেশ, আদেশ আল্লাহ ভালো কাজে করেছেন, খারাপের করেনি। আর আল্লাহর ইচ্ছা আছে যে দুনিয়াতে ভালো মন্দ দুটি হোক, আল্লাহর ইচ্ছা যদি না বলতাম তাহলে যারা পাপ করছে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে করছে, তাহলে তো আল্লাহ অপারগ হয়ে যান। যেন আল্লাহ যেহেতু অপারগ নন, সর্বশক্তিমান, অলমাইটি তিনি, সেই জন্য আল্লাহর ইচ্ছা সব ক্ষেত্রে রয়েছে, আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে রেখেছে। হ্যাঁ, বকরি ছাগলকে যেমন আপনি একজন রাখাল ছেড়ে দিয়েছেন, আর তুই আমার জমিতে চর না হয় অন্য জমিতে চর, হ্যাঁ, তাহলে আপনার ইচ্ছা আছে যেদিকে যাবি যা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি বান্দাকে না ছাড়তেন তাহলে বাধ্য করে হেদায়ত করতো, তার বাধ্য করে হেদায়ত করলে আবার তাহলে জান্নাতে দিলে আর জাহান্নামে কাকে দিবে? শান্তি জান্নাতি তাহলে পরীক্ষাই হলো না, তাহলে পরীক্ষা আর পরীক্ষার কোন যুক্তি থাকে না। সেই জন্য আল্লাহ পাক স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন ইখতিয়ার দিয়ে। আমাদের মধ্যে দুটি শক্তি আছে, ভালো কাজের শক্তি আছে, খারাপের শক্তি আছে, দুটো দিয়ে ছেড়ে দিয়েছেন। আল্লাহর ইচ্ছা আছে যে যেমন করবে করো, কিন্তু আল্লাহ হুকুম নেই। আল্লাহ হুকুম আছে আকিমুসসালাহ, লা তাতরুকুসসালাহ, নামাজ ছাড়িও না, তুমি নামাজ ছাড়ছো। বাংলাদেশে ঈদের নামাজ ছয় তাকবীরে এবং বিতরের নামাজ একসাথে তিন রাকাত পড়ে। এই নামাজ বলছেন যে বাংলাদেশে ঈদের নামাজ ছয়, ঈদের নামাজ সহি হাদিসের আলোকে পড়তে হলে বারো তো সাত আর পাঁচ বারো তকবীরে পড়তে হয়। বাকি একটা হাদিস জয়ীফ আছে, জয়ীফ আছে জানাজার মতো করে পড়া, মানে ওই তিন তিন যেটা ছয় বলেছে তার সাথে তকবীর তাহরিমা, মানে চার চার আটই আর কি। তো এইরকম পড়ার হাদিস আছে জয়ীফ, দুর্বল দুর্বল হাদিসের আমল আছে, সহির উপর আমল নেই। যদি আপনি ওই রকম ঈদগাহ পান তাহলে সুন্নত মোতাবেক নামাজ পড়বেন, না হলে এর উপরই আমল করলে অসুবিধা নাই, কারণ অতিরিক্ত তকবীরগুলি সুন্নত সবার নিকট, অতিরিক্ত তকবীরগুলি সুন্নত। এই জন্য ভুলেও যদি যায় সহজ সিজদার প্রয়োজনে নামাজ হয়ে যাবে, ঈদের নামাজ হয়ে যাবে। আর আরেকটি প্রশ্ন ছিল যে বিতরের নামাজ, বিতরের নামাজ একসাথে যদি পড়তে হয় মধ্যখানে মাগরিবের মতো আত্মায়াতে বসবেন না, এটি হচ্ছে সহি। আত্মায়াতের মতো করে বসার হাদিসটি হচ্ছে যঈফ। এক রাকাত ভিতর পড়েন অথবা তিন পড়লে একটা না পড়ে যান, এক দুই পরে সারা সরাসরি উঠে যান। আর মাগরিবের মতো করে বসা যেটি হানাফি ভাইদের মধ্যে যেটি প্রসিদ্ধ রয়েছে তারা আমল করে, সেটি জয়ীফ দুর্বল। দব মানে সান্ডা, দব খাওয়া যায় যাচ্ছে, নবী সাল্লামের রুচি হয়নি, তিনি খাননি, আমরা যদি রুচি হয় খেতে পারে। সাহাবাই আমরা একই দস্তরখানে নবী সাল্লাম বসে খেয়েছেন। জি, আরবরা খায় আরবদের প্রিয় খাদ্য। গোসলের পরে ওজু করতে হবে? গোসলের পরে গোসল আল্লাহ ইসলামে হাত না দিয়ে থাকেন তাহলে উজু করতে হবে না, তরতিবের সাথে যদি উজু করে থাকেন। আর যদি উজু না করে থাকে তাহলে শুধু গোসল উজুর বিকল্প নয়, মানে উজু আবার করতে হবে। তাহলে একবার প্রশ্ন করছেন যে আমি শুনেছি পেপসি অর্থ পে এভরি প্যান, এগুলো খেয়াল খুশি আল্লাহ জানে, ওরা নিয়ত করেছে কিনা এটা তাই কে জানে। হ্যাঁ, সেভ ইসরায়েল, এই তো সেভ ইসরায়েল, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলে অনেকে, যে পয়সা দিয়ে ইসরায়েলের হেফাজত করো। তো এগুলি অনেকের কল্পনা, এটা ইহুদিরা ইচ্ছা করতেও পারে, ইসলামের শত্রুরা আবার নাও করতে পারে হয়তো। অনেক সময় আজ এমডি, যে মোহাম্মদকে আমরা ইন্ডিয়া বাংলাদেশে কি করছি, আমরা এমডি লিখছি, এমডি মানে আমরা উদ্দেশ্য করছি মোহাম্মদ। আর সৌদি দূতাবাসে একজন ভিসা লাগাইতে এসছে বাংলাদেশে ঢাকা, মানে সৌদি দূতাবাসে বলছেন এমডি মিন্স ম্যানেজিং ডাইরেক্টর। তো ওই পেপসি যে শর্ট ফর্ম সেভ ইসরায়েলের কি না তাই কে জানে, তাই কে জানে। আইসিসি, আইসিসি মানে ইসলামিক কালচারাল সেন্টার হইতে পারে, আইসিসি মানে ওই ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি বলছে ওটাকে, তাই না? জানেন অনেকে জানেন হয়তো, তো বলা যাবে না এগুলি কথা। তাদের অসৎ উদ্দেশ্য থাকলে থাকতে পারে, এক কথা পেপসিতে ক্ষতি আছে খায়েন না, অথবা এগুলি আসছে, এগুলি আসছে ওই সব দেশ থেকে, আপনার দেশ থেকে কি যে আসছে, পেপসিন যেটা বলা হচ্ছে শুকুরের নাভি থেকে বা কিছু থেকে, তো আল্লাহ জানে নাড়ি থেকে। সুতরাং এগুলি খেয়ে না, আমি খাই না পেপসি বিশেষ করে। যেদিন থেকে শুনেছি যে ওই শুকুরের নাড়ি থেকে ওই পেপসিন পেপসিন ওটা তৈরি হয় আর ওটা আসছে পাউডারের আকারে আসছে, সেদিন থেকে আমি খাইনি, অনেক দিন থেকে জীবনে আমি পেপসি খাই না, হয়তো দশ পনেরো বছর থেকে। এমন কোন কিতাব আছে কি চার মাঝাবের ভুলগুলো একসাথে সেই কিতাবের করা আছে? এগুলোর জন্য শুক্রবারের আলোচনায় আসবেন, যে চার মাঝাবে যেগুলো দুর্বল দুর্বল আছে অত কি সহজে আপনি সব জেনে নেবেন, ধীরে ধীরে আপনার যেগুলি ভুল আছে সংশোধন করলেই হয়। নামাজ বিশেষ করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ভুলগুলি সংশোধন করলেই হয়। ওই রকমই রোজার ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে অল্প ভুল আছে, জাকাতের ক্ষেত্রে কিছু ভুল মশলা আছে ইত্যাদি, হজের ক্ষেত্রে ভুল মশলা আছে, এক একটি মশলা, এগুলি জানলেই তো ভুল। সুরমা পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারে, সুবিধা নেই, কিন্তু মহিলারা ব্যবহার করলে পর্দার মধ্যে তারা থাকবে, তাদের চেহারাই তো পর্দা, সুতরাং তার উপরে উপরন্ত জিনত সুরমা হবে, তারা পর্দা করবে। বলছেন যে আমার মধ্যে শিয়া, সে নামাজও পড়ে না আর প্রতিদিন সকালে নাস্তা করে, তাকেও দেয় নাস্তা খাওয়া ঠিক হবে কিনা? বলছে যে আমার বুদ্ধির শিয়া আর নামাজ পড়েন না, সে আমাকে নাস্তা করতে দেয়, অসুবিধা নেই, কাফের ধন সম্পদ যত খেতে পারেন খান, হ্যাঁ অসুবিধা নেই। তো সব রকম, সব রকম অসুবিধা নেই, সাদা সাদা বাসর মা কিসের তা অসুবিধা নেই, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি শর্মা লাগাতেন, সাদা শর্মা লাগাতেন, এর কথা তো নেই, শর্মা মানে কালো। ইসলামী ব্যাংকে যে সুদ, যে সুদে লোন দেন তার সুদ কেউ যদি খেতে দেয়, এক কথায় কেউ যদি খেতে দেয়, তো খেতে পারে। হারাম হারাম পয়সা কেমন করে, বেনামাজি পয়সা তার হারাম নাই। থাইল্যান্ডে খেলে, হ্যাঁ যদি জানেন যে হারাম উপার্জন থেকে দিচ্ছে, থাইল্যান্ডে খেলেছে সেজন্য খেলে তার খুশিতে, তাহলে জায়েজ নাই। হ্যাঁ হারাম জিনিস খাওয়া যায় না, ওটা একটা সৎ লোক দিল, ভালো মানুষ দিলেও খাওয়া যাবে না। আর খারাপ মানুষ দিক ভালো মানুষ দিক যদি খেতে দেয় তো খারাপ। হ্যাঁ দাওয়াত বন্ধুত্ব এর মাধ্যমে তৈরি হবে, ইনভাইট করেছে আপনাকে বেনামাজি ফাঁসে, তাহলে দাওয়াতকে অ্যাভয়েড করে, কারণ দাওয়াত খেলে মিত্রতা জন্মাবে, মিত্রতা হারাম তাদের সাথে। জি ইসলামী ব্যাংকে সুদের লোন দেয়, সুদ নাকি তারা সাধারণ অ্যাকাউন্ট কারীদের এতে জমা হয় না, এই কাজ তারা জনকল্যাণমূলক কাজে এগুলো ব্যয় করে। যাই হোক ইসলামী ব্যাংকে তারা বলছে আমরা ইসলামিক সিস্টেমে আমাদের অর্থনীতি চলছে, সুতরাং ইসলামী ব্যাংকের সাথে আদান প্রদান জায়েজ, তাদের কিছু ভেজাল আছে সেই ভেজাল নিয়ে আপনাকে পেশানোর কোনো দরকার নেই। হ্যাঁ ওরা বলছে কিছু ক্ষেত্রে আমরা পারছি না, ওরা বুঝবে সেটা। ইসলামী ব্যাংক বলছে যে আপনার মজারাবা করে আমি লাভ লাভ অংশ দিচ্ছি, আপনার জন্য জায়েজ আছে। এবং নাই মামাতে কানামামা ভালো, ইসলামী ব্যাংকের কানামামায় যদি ধরেন, আর সুদী ব্যাংক হচ্ছে নাই মামা, মানে সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা জায়েজই নয়।